সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই বরকতময় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে আমল করি তাহলে আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল আমাদের সকলের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে আমি আপনাদের সামনে অল্প কিছু কথাবার্তা বলেই আজকের ওয়াজ মাহফিলের সমাপ্তি করব ইনশাআল্লাহ। গত বছরের আগের বছরও আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল, গত বছর বিভিন্ন কারণে আসা হয়নি, আলহামদুলিল্লাহ এবছর আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাককে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি অল্প কিছু কথাবার্তা বলবো, সেই কথাগুলো দুইটি বিষয়কে কেন্দ্র করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বিষয় হল শিরক, আরেকটা বিষয় হল বিদআত। আমার আলোচনা যারা ইউটিউবে অনলাইনে ফেসবুকে ইতিপূর্বে শুনেছেন তারা হয়তো দেখেছেন যে এই বিষয়গুলো কেন্দ্রিক আমি বেশি বেশি আলোচনা করার চেষ্টা করে থাকি, কারণ আমাদের এই বাংলাদেশে, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এখানকার মুসলিমগুলো, এখানকার ভাই বোনগুলো খুবই ধর্মপ্রাণ, তারা ইসলামকে খুব ভালোবাসেন, ইসলামকে খুব মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুব মহব্বত করেন। কিন্তু এই ভালোবাসা, এই মহব্বত, এই ধর্মপ্রাণ, এই এবাদত বন্দেগী করার প্রতি আমরা যতটুকু আগ্রহী, কিন্তু এটা বিশুদ্ধতার নিরিখে সঠিকভাবে হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা একটু বেশিরভাগ ব্যর্থবোধ থাকি, এই কারণে কষ্ট করতেছি অনেক, পরিশ্রম করি অনেক, কিন্তু সেই তুলনায় পুরস্কার পায়, যা যা পায় কম। কারণ শিরিক এমন এক জিনিস, এই শিরিক যদি আমার আকীদার মধ্যে, আমার আমলের মধ্যে থাকে, তাহলে আমার যত আমল করি সব আমল নষ্ট হয়ে যায়, তাহলে আমার যত পরিশ্রম সব পরিশ্রম আমার বৃথা যায়। বিদআত এমন একটা জিনিস, এই বিদআত যদি আমি করি তাহলেও আমার যতগুলো আমল করি সব আমল শুধু পরিশ্রমই করি কিন্তু পরিশ্রমের কোন রেজাল্ট কোন ফলাফল পাওয়া যায় না। এই জন্য আমাদের বাংলাদেশের ভাই বোনদের বেশি সতর্কীকরণ দরকার শিরিক এবং বেদাতের উপরে। এই দুইটা যদি আমাদের এই বাঙালি জাতি বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা যদি বুঝতে পারেন তাহলে আর এই জাতির কোন জান্নাতে ঢুকতে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার পথে এই জাতির সবচেয়ে বড় বাধা এই দুটো জিনিস, একটা শিখ আর একটা বেদাত। এই দুটো জিনিস যদি এই জাতি সঠিকভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে বুঝতে পারে তাহলে ইনশাআল্লাহ এই জাতি যেভাবে ইবাদত করে, দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এদের আর জান্নাতে যাওয়ার কোন প্রতিবন্ধকতা থাকতে পারে না। এই জন্য বাংলার আনাচে কানাচে ঘরে ঘরে গিয়ে প্রত্যেক এলাকায় এলাকায় গিয়ে আমি পাহাড়ে পর্বতে জঙ্গলে সাগরে দ্বীপে কোন জায়গা বাদ নাই, যেখানে ভাইয়া মাহফিলের আয়োজন করেন সেখানেই যাওয়ার চেষ্টা করি। সেই নেত্রকোনার হাওরের মাঝখানে, বিলের মাঝখানে, চতুর্দিকে বাড়িঘর নাই, অনেক মাছ পর্যন্ত হাওর, সে হাওরের মাঝখানে গিয়েও এই শেরিক বেদাতের উপরে ভাইদের সামনে আলোচনা করে এসেছি। পাহাড়ে জঙ্গলে যেখানে হোক আল্লাহর বান্দারা যেখানে আছেন সেখানে তাদেরকে এই দুটো জিনিসে বোঝানোর চেষ্টা করি যে আমার ভাইরা এবং বোনেরা এই দুটো জিনিস ভালো করে বুঝেন তাহলে আপনি যে আমলটা করতেছেন ইনশাআল্লাহ আপনার আমলটা কাজে লাগবে। কিন্তু এই দুটো জিনিস না বুঝলে কষ্ট করতেছেন অনেক, পরিশ্রম করতেছেন অনেক, ইবাদত করতেছেন অনেক, টাকা খরচ করতেছেন অনেক, কিন্তু সবগুলো বিপদে যাচ্ছে, বেহুদা যাচ্ছে। মাছ ধরতে গেছেন, মাছ ধরার জন্য ডুলা নিয়ে যায় না ডুলা ছিলেন তো, আপনারা কি বলেন? ডুলা ডুলা নিয়ে গেছেন, মাছ ধরে ধরে ডুলার মধ্যে ঢুকাইবেন, এখন ডুলার নিচে দি ভাঙ্গা, ডুলার নিচে দি পাওয়া নাই, এইটা খেয়াল করেন নাই, সুন্দর নতুন শক্ত মজবুত ডুলা নিয়ে গেছেন, নিচে দিয়ে পাওয়া নেই, এখন মাছ ধরতেছেন আর ডুলার মধ্যে রাখতেছেন, ধরতেছেন আর রাখতেছেন, ধরতেছেন আর রাখতেছেন, কি পরিশ্রম করলেন সারা রাত, সকালবেলা বাড়িতে দেখেন একটা মাছও নেই, এই যে কষ্টটা সারা রাত করলেন, এটা যদি একটু ওই ডুলাটা নেওয়ার সময় যদি একটু সচেতন হইতেন যে আমি যে ডুলাটা নিতেছি এটার নিচে দিয়ে তো চলাটা আছে কিনা, এটা দেখে যদি নিতেন তাহলে আর এই পরিশ্রম বিপদে। এক লোক বাজারে গেছে, বাজারে গেছে একটা গাভি কিনবে, দুধ খাওয়া দরকার, ডাক্তার বলছে আপনি প্রতিদিন আধা কেজি দুধ খাইবেন তাহলে মোটামুটি আপনার শরীরের যে পুষ্টির অভাব সমস্যা আছে এগুলো সব চলে যাবে, দুধ খাওয়ার চেষ্টা করবেন। বাজারে গেছেন গাভি কিনবেন, তো এক লোক বলতেছে যে ভাই আমার একটা কয়টি কিনবেন, ভাই একটা আমার গরু দরকার, গাভি দরকার, গাভি দুধ দরকার দুই কেজি, এরকম একটা গাভি দরকার। এক লোক তার একটা বলদ গরু বাজারে নিয়ে আসে, তো দেখছে যে এই লোক গাই গরু চিনে না, বলদ গরু কোনটা গাই গরু কোনটা এটাই চিনে না, তো এই লোকের সুন্দর মতে বুঝে শোনায় ওই বলদ গরুটা দিয়ে দিচ্ছে। এখন বাড়িতে আমি দুধ দেওয়ার চেষ্টা করে কোন দুধ পাই, এখন কয়েক টাকা দিয়ে এত কষ্ট করি আনলাম কিন্তু এখন দুধ তো একবারে পাই না, তাহলে এই লোক দুধ পাবে কেমনে? এই লোক দুধ পাইতে হলে তো গাভি কিনতে হবে, আর বাজারে গেলে একটু কষ্ট করে লেজ উল্টে দেখতে হবে যে এটাকে বলদ গরু কিনলাম না গাই গরু কিনলাম, একটু লেজ উল্টে কষ্ট করে দেখা লাগবে, তো লেজ উল্টে দেখে নাই জানলে কোথায় যদি আসছে, দাদা কইছে বাড়িতে দাম বাড়িতে আছে, ও দাদা ও দাদান বান্ধে বাজারে গেছে গাভি কইছে নিয়ে আসতে পারছে, লোকটা টাকাও গেছে কষ্ট করছে সবই করছে কিন্তু ডাল পায় নাই দুধ পায় নাই, আবার তার ঘরে যত লোক আছে দুধ খাওয়া দরকার, ডেলি 2 লিটার দরকার। এখন বাজারে যায় সে ছাগল খুঁজতেছে, একটা মোটা তাজা বড় ছাগল নিয়ে আসে, বড় দেখে একটা ছাগল মোটা তাজা নিয়ে আসছে দুধ খাওয়ার জন্য। এখন ছাগলের দুধ যত বেশি পাক সর্বোচ্চ কত পাইব, না আধা কেজি পাইব, তার দরকার 2 কেজি। এখন ছাগল কিনে তো 2 কেজি পাবে না, এ সর্বোচ্চ চেষ্টা করলে না হয় আধা কেজির মতো পাইতে পারে, অথবা এর কমও পাইতে পারে। এখন হুজুরের কাছে আসতে হুজুর একটা তাবিজ দেন, ছাগলের তো দুধ কম, তাবিজ দেন দুধ বাড়ার, বাংলাদেশে কিন্তু দুধ বাড়ার তাবিজও আছে, আছে না? এটা ভালো ব্যবসা, কারণ দুধ দুইতে না জানলে 2 কেজি গরুর দুধও 1 কেজি পায়, এরকম আছে না? যদি কেজির দুধ দুইতে না, আমরা ছোটবেলায় যখন দুধ দুইতে যাইতাম আমরা দুইলে পাইতাম 1 কেজি, আর আমার আব্বাই দুইলে পাইতো 2 কেজি। কারণ কি, ওই যে আমরা আনাড়ি, দুধ দুইতে জানি না, দুধ দোয়ার তো টেকনিক আছে, এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স, এটা খালি টাইম দিয়েই দুধ দোয়া হয় না, এটা জানতে হয় বুঝতে হয়। এখন ছাগলের দুধ 2 কেজি বানানোর জন্য যত তাবিজ ব্যবহার করেন কোনো কাজ হইব কাজ করে না। আমাদের সমস্যা গুলো এই জায়গা, কোন ইবাদত কোন আমলটা করলে আমি নাজাত পাইতে পারি, কোন আমলটা সুন্নত অনুযায়ী, কোন আমলটা বেদাত অনুযায়ী, এটা লেজ উল্টাই দেখি না। আবার আমরা যারা ধর্ম ব্যবসায়ী আছি, আপনাদেরকে পাগল বানাই, আপনাদেরকে শাড়ি পরাই বউ বানাই, আপনাদেরকে অন্ধ করে রাখি, খবরদার লেজ উল্টাইবেন না, লেজ উল্টা নিতে দেওয়া হবে, মিয়া গরুর পিছনের দিকে তাকাবেন, এটা গুনার কাজ না? কি বলেন আপনি? যখন বাজারে দায় করতেছেন আমার একটা বলদ গরু না গাই গরু একটু দেখি লেজ উল্টাই, তখনই আমরা কতবার দিদি খবরদার, আপনি গরুর পিছনের অংশে তাকাইবেন লেজ উল্টাইবেন, এটা তো কবি রাখবো না, আপনি এত বড় খারাপ কাজ করবেন, কারণ লেজ উল্টে নেই, আমি যে আপনাকে ধোকা দিচ্ছি ওটা ধরে ফেলবে। এই জন্য সুন্দর মতে ফতোয়া দিয়ে আপনাকে লেজ উল্টা দিয়ে বন্ধ করে একবারে সুন্দর মতে বলদ গরু গাই গরু বলে দিয়ে দিচ্ছি। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যেটা মনে করি বাংলাদেশের মানুষের আমলের সমস্যা নেই, এই দেশের মানুষ আমল ইমান এগুলোর দিক থেকে খুবই আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে, কিন্তু সমস্যা এক জায়গায় যে ইমানের নামে শেরেক করে বেড়াচ্ছে, আমলের নামে সুন্নতের নামে বেদাত করে বেড়াচ্ছে। আম জনতা সাধারণ মানুষ এগুলোকে সুন্নত মনে করে আমল করতেছে, তাদের মনে প্রাণে বিশ্বাস এগুলো সুন্নত, কিন্তু তারা কোনোদিন লেজ উল্টানোর সুযোগ পায় নাই, বুঝতেই পারে না এটা সুন্নত না বেদাত করতেছে, কিন্তু মনে প্রাণে এটাকে সুন্নত মনে করে করতেছে। এই জন্য তাদেরকে একটু সচেতন করে দেওয়া, কিন্তু আমরা সচেতন করতে গেলে বিপদ আছে। এক গ্রামের এক মেয়ে হইল খুব ঝগড়াতে, ঝগড়াতে মেয়ে বুঝেন তো, যারে পায় তার সাথে ঝগড়া করে, একবারে আশেপাশে যত বাড়ি আছে বোন আছে সবার সাথে ঝগড়া করে। এখন এই মেয়ে বিয়ের জন্য আসছে, এক ভালো মানুষ দিনদার মানুষ বিয়ের জন্য আসছে, এখন আশেপাশে খবর হয় যে এই মেয়েটা কেমন, স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ খবর নিতেছে। এক লোক সরল মনে করে, লোকটা মনে করতেছে আহারে এই লোকে যে এই মেয়েটাকে বিয়ে করায় বলে তো বরবাদ, এর দুনিয়াও বরবাদ হইব আখেরও তো বরবাদ হইব, এই একটু সচেতন করা দরকার, বলে দেওয়া দরকার। তো ভাই শুনেন একটা কথা কই, কোন বাড়ির মেয়ে বিয়ে করাইতে আসেন, ফর এক্সাম্পল গোবার পাশের বাড়ি, শুনেন একটা কথা খুব ভালো করে কইতেছি খবরদার, এই কথা কিন্তু কারণ করবেন না, কি কথা ভাই একটু বলেন, মেয়ে এটা কিন্তু খুব ঝগড়াতে খালি ঝগড়া করে ছাড়ে, এই সঙ্গে আবার ওই বাড়িতে গেছে, ভাই কো শুনেন বিয়ে হবে না, বিয়ে শেষ, কি হয়েছে আপনাদের পাশের বাড়ির এই লোকে বলে দিচ্ছে যে এই লোক ঝগড়া করে মেয়ে ঝগড়া, কারণ হচ্ছে আগে বলে দিতে খবরদার কারণে বলবেন না, কারণে বলবেন না, এই কথা যখন বলবেন আপনি নিশ্চিত যে আপনার এই কথাটা যদি 2 ঘন্টা পরে পাস হইতো এটা এখনো পাস হইব। আমি ওই দিন এক জায়গায় যাই, কিছু কথা বলছি 2-3 জনের, বলি কইতে খবরদার এই কথা কিন্তু কারণে বলবেন না, আমি জানি যে কথা কিছুক্ষণ পরে চলে যাবে, এই জন্য একটু বেশি গুরুত্ব দিয়ে দিলাম কারণে বলবেন না, কারণে কইবেন না, এই কথা যখন কইবেন মনে করবেন যে কিছু কোটির মধ্যে চলে গেছে। আর যদি এটা না বলেন তাহলে একটু যাইতে দেরি হইল। আর যদি বলেন যে কারণে কইবেন না, তখন এই লোকের মাথায় ঢুকব কথা এটার খুব গুরুত্ব আছে, এটা তাড়াতাড়ি পৌঁছায় দিয়েছে। আগে কিন্তু এটা গুরুত্ব ছিল না। এখন আপনি তাহলে ভালো মনে করি সচেতন করছেন, এখন সচেতন যখন করলেন যে যায় আপনার নাম বলে দিচ্ছে, পাশের বাড়ির এই লোকে বলে দিছে মেয়েটা ঝগড়াতে, এবার পাশের বাড়ির এটা দা চলে আসতে দে, আমার প্রতিবেশী হই, আমার ঘরের ফসল মানুষ হই, তোরা এই কাজ করলে আমার মেয়ের বাঙালি দিবি, কি বলেন আসবে না? এবার এদের মধ্যে মারামারি ঝগড়া বিপদ। তাহলে বোঝা যায় সতর্ক করতে গেলেও বিপদ আছে, সমস্যা আছে। কারণ আপনি শেরেকের ব্যাপারে সতর্ক করতে যাবেন, বেদাতের ব্যাপারে সতর্ক করতে যাবেন, শেরেক বেদাত নিয়ে যারা সুন্দর করে সমাজে ব্যবসা জমাইছে তাদের ব্যবসা তো আপনি বিশাল ক্ষতি করতে চান। এবার হে আপনাকে কেন্দ্রে প্রতিহত করবে। এবার প্রথম করে দেয় শুনেন, এদের কথাবার্তা শুনিয়েন না, এরা কিন্তু লামাজার। কারণ ওই তাদের কথা যদি শুনেন, ওই কথা শুনলে তো আপনি এই ব্যবসার গোমর সব পাশ হয়ে যাবেন, সব বুঝে যাবেন। এই জন্য আপনাকে কত রকমের কত ধরনের কথাবার্তা বলে এই শেরেক বেদাতের আলোচনা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়। প্রথমে আমি সম্মানিত ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনি যে মাঝহাব অনুসরণ করতেছেন এই মাঝহাবেই থাকে। আপনাকে আমরা বলি না যে আপনি হানাফি মাঝহাব ছাড়ি দিন, আপনি সাফি হয়ে যান, মালিকি হয়ে যান, কাম্পলি হয়ে যান, আপনি হানাফি থাকেন। কিন্তু হানাফি মাঝহাবে বলা হয় নাই যে আপনি শেরেক করবেন আর বেদাত করবেন। হানাফি মাঝহাব শেরেক বেদাতের বিরোধী একটা সহি মাঝহাব। হানাফি মাঝহাবে কোন শেরেক নাই, বেদাত নাই। যারা আমরা বেদাত করি শেরেক করি, এরা হানাফি মাঝহাবের নামে বানায় বানায় এই শেরেক বেদাত করতেছে। এই শেরেক আর বেদাত এগুলো হানাফি মাঝহাবে নাই, একটা শেরেক একটা বেদাত হানাফি মাঝহাবের কোথাও নাই। যে বেদাত কোন সমাজে প্রচলিত আছে একটা বেদাত হানাফি মাঝহাবের কোন কিতাবে খুঁজে পাবেন না। হানাফি মাঝহাবের লেখের কিতাব বলতে আমরা বুঝি শরের ছায়া, হেদায়া, তারপরে ফতোয়া জুনুল মুখতার, এরকম যে কিতাবগুলো হানাফি মাঝহাবের ফতোয়ার কিতাব হিসাবে প্রসিদ্ধ সারা দুনিয়াতে, এইগুলো খুঁজে দেখেন সমাজে যত বেদাত আছে একটা বেদাত এসবের কিতাবে নেই। অর্থাৎ এগুলো হানাফি মাঝহাবের জিনিস না, এগুলো আমাদের বানোয়া, আমরাই বানাইছি এগুলা। কিন্তু হানাফি মাঝহাবের নাম বলি প্রচার করলে সুবিধা, তো মানুষ এটা খাইবে বাজারে। এজন্য এগুলোর বিরোধিতা করা মানে শিরকের বিরোধিতা, বেদাতের বিরোধিতা করা মানে হানাফি মাঝহাবের বিরোধিতা করা নয়। আমার সম্মানিত ভাই বোনেরা, ভূমিকার মধ্যে আমি কথাগুলো বলে এবার আমরা মূল আলোচনায় আসি শিরিক আর বেদাত। প্রথমে আমরা আসি শেরেক কি, শেরেক কাকে বলে। কয়েকটা শেরেকের উদাহরণ দিলে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো শেরেকটা কি জিনিস। শেরেকটা আমাদের কি কি ক্ষতি করে আর শেরেক মানুষ কেন করে, এই প্রথম শেরেক সম্পর্কে আমরা এই কয়টা কথা আলোচনা করার চেষ্টা করব। এরপর আমরা বেদাত, বেদাতটা কি, বেদাত কাকে বলে, বেদাত কিভাবে হয়, বেদাতের পরিণতি কি, বেদাত করলে ক্ষতি কি, এই কয়টা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করে আজকের আলোচনা আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি শেরেক কি, শেরেক কাকে বলে। শেরেক বোঝা আমাদের জন্য সহজ, কারণ আমাদের দেশে আমরা বেশিরভাগ কোরবানি করি শরিকানা কোরবানি করি না। কোরবানির সময় গরু একটার মধ্যে কয়জনে করি, ছয়জন, সাতজন, পাঁচজন, এরকম কোরবানি আমরা বেশিরভাগ করি। এই কোরবানি করলে যখন আমরা একজনে একটা গরু কোরবানি করি তখন কি বলি, শরিক বলি না, বলি যে একা করছে, একা কোরবানি। আর যখন দুইজন, তিনজন, চারজন, পাঁচজনে কোরবানি করি তখন আমরা বলি যে শরিকানা কোরবানি করছে, পাঁচ শরিকে, তিন শরিকে, চার শরিকে বলি না। এই শরিক কি জিনিস, শেরিক কি জিনিস এখানে এসে গেছে। মানে একজন হইলে সেখানে কোন শরিক থাকে না, যখনই একের অধিক হয় দুইজন হয়, তিনজন হয়, চারজন হয়, পাঁচজন হয়, তখন এটার নাম হইল শরীক। এজন্যই আমরা তখন ইমান আনি। কোন কালেমাটা পড়ে ইমান আনি বলেন তো দেখি, আপনারা কোন কালেমা পড়ে ইমান আনছেন বলে? আমরা তো ইমান আনাই লাগে না, কারণ আমরা তো আব্বা আম্মা ইমানদার, মুসলিমের করে জন্মগ্রহণ করছি, আমরা কি নতুন করে ইমান আনছি? আনা লাগে না। এই জন্য কালেমা কোনটা পড়ে ইমান আনতে হবে এটা মানে অনেকে বলছেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কথা বলছেন না? কিন্তু কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করতে আসবে, ঈমান গ্রহণ করার জন্য আসবে, তখন তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ। এই কালেমার মধ্যে আমরা একটা শব্দ বারবার উচ্চারণ করেছি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু। এই কালেমার মধ্যে আমরা ঈমান আনার সময় স্বীকৃতি দিয়ে ঈমান আনি যে লা শারীকা লাহু, এমন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন শরীক নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। একক আর এক দুইয়ের মধ্যে একটু ব্যস্ত আছে, এককে ভাগ করা যায়, এককে টুকরা টুকরা করা যায়, একের অর্ধেক হয়, একের তিন ভাগের এক ভাগ হয়, একের চার ভাগের এক ভাগ হয়, দশ ভাগের এক ভাগ হয়, কিন্তু একক যেটা এককের কোন বিভাজ্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ, ওয়াহিদ বলেন নাই, ওয়াহিদ মানে এক আর আহাদ মানে একক। আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত পাওয়ার মালিক হিসাবে, ইবাদতের মালিক হিসাবে, মাবুদ হিসাবেও তিনি একক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার সময় স্পষ্টভাবে উল্লেখ করে দিয়ে বান্দার থেকে শপথ নিয়ে বান্দাকে ইসলামে ঢুকান, ওয়াহদাহু লা শারীকা লা, আমি যে আল্লাহর উপরে ঈমান আল্লাহ, আমি আল্লাহ হলাম ওয়াহদা, আমি আল্লাহ হলাম একক, আমার ক্ষমতার ব্যাপারে একক, আমার নাম এবং গুণাবলীর ব্যাপারে একক, আমি তোমার মাবুদ হিসাবে, ইবাদত পাওয়ার হিসাবে, এবাদত পাওয়ার মালিক হিসাবে, উলুহিয়াতের মালিক হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শারীকা লা, আমার সাথে কোন শরীক নাই। আমরা হজ করতে গেলে একটা তালবিয়া বলি, বলি না? হাজি সাহেব কে কে আছেন দেখি, একটু হাত তোলেন হাজি সাহেবরা, মাশাআল্লাহ অনেক হাজি সাহেব আছে আলহামদুলিল্লাহ। আমরা সেখানে তালবিয়া করি, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক। রব্বুল আলামিন আমরা হাজির, আয় আল্লাহ আমরা হাজির, আপনার কোন শরীক নেই এটা স্বীকৃতি দেওয়ার জন্য আপনার ঘরে হাজির। সুবহানাল্লাহ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, দুইবার এক তালবিয়ার মধ্যে দুইবার স্বীকৃতি দিচ্ছি লা শারীকা লাক, আপনার সাথে কোন শরীক নাই। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ শিরকের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আশ-শিরকু হুয়া তাশরীকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল রুবুবিয়্যাতি ওয়াল আসমা'ই ওয়াস সিফাতি ওয়াল ইবাদাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ব্যাপারে, গায়রুল্লাহকে আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা, এটার নাম হলো শিরক। গায়রুল্লাহ তো বুঝি আমরা, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য যত জিনিস আছে, আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আয়াত আছে, এগুলো সবগুলো হলো গায়রুল্লাহ। এরকম গায়রুল্লাহর কোনো একটা জিনিসকে, কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন মানুষকে, কোনো একজন জিনকে, কোনো একজন ফেরেশতাকে মা আল্লাহ আল্লাহর সাথে একত্রিত করা, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে মিলাই নেওয়া, এটার নাম হলো শিরক। আমরা বুঝছি তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা জিনিস বলছে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে একত্রিত করা, এটার নাম হলো শিরক। এই তিনটা জিনিস বোঝা দরকার। প্রথম বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর মালিকানার ক্ষেত্রে, আমার আপনার রব কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললাম বলা যাবে না, বলতে হবে কি? একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দৈনিক যতবার সালাত আদায় করবেন, প্রত্যেক রাকাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিয়েছেন আপনাকে পড়তেই হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রাব্বুল আলামিন, শুধু আমার রব নয়, আপনার রব নয়, যিনি সমস্ত আলমের একমাত্র রব, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আমাদের একমাত্র রব। রবের কাজ কি? যিনি আমার রব, প্রথম রবের পরিচয় হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করাটা হলো রবের একটা ক্ষমতা পাওয়ার। রবের আরেকটা পাওয়ার হলো, আরেকটা ক্ষমতা হলো, রাব্বুল আলামিন যিনি হবেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা, সব ব্যবস্থা, বেঁচে থাকার মতো সার্বিক ব্যবস্থাপনা যিনি করেন। তিন নম্বরে যিনি আমার রব হবেন, তিনি আমার সমস্ত কিছুর মালিক হবেন একমাত্র তিনি। যিনি আমার রব হবেন তিনি এই আসমান জমিন সহ সমস্ত মখলুকাতকে তিনি একমাত্র পরিচালনাকারী হবেন। এই বিষয়গুলো যার ভিতরে থাকবে তিনি হবেন কি? রব। তাহলে আল্লাহ যদি রব হন, তাহলে আল্লাহর প্রথম পরিচয় তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি খালেক। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় যখন রবের পরিচয় দিচ্ছেন, তখন আল্লাহর সৃষ্টির কথাটা আল্লাহ তুলে ধরছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার সমস্ত মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। কার গোলামি? একমাত্র রব। রবকে সাথে সাথে আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযী খলাকাকুম রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, রবের প্রথম পরিচয়টাই হলো রব আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রব শুধু তোমাদেরকে বানান নাই, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে তোমাদের পূর্ববর্তী যত মানুষ অতিবাহিত হয়েছেন সবাইকে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হলো রবের একটা গুরুত্বপূর্ণ পরিচয়। এরপরে যিনি রব হবেন, তিনি আমাকে সৃষ্টি করার পরে তিনি এমনিতে আমাকে ছেড়ে দিবেন না, তিনি আমার থাকার ব্যবস্থা করতে হবে, আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে, আমাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা জিনিস দরকার সব কিছুর ব্যবস্থাপনা তিনি করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে রবের পরিচয় দেন, তিনি সেই রব তোমাদের যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো বানাই দিচ্ছেন। তিনি যদি জমিনটাকে তোমাদের জন্য এইভাবে না বানাইতেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তোমরা বসবাস করতে পারতা না। তিনি যদি শুধু ঘর বানাই দিচ্ছেন, ঘরের ছাপ দেন নাই, ঘরের উপরে ছাপ নাই, তাহলে তুমি জীবন যাপন করতে বাঁচতে অনেক কষ্ট হতো। ওই তিনি তোমাদের রব যিনি তোমাদের জন্য আসমান তাকে তোমাদের এই জমিনের এই পৃথিবীর ছাপ বানাই দিচ্ছেন। তোমাদের বসবাস করার জন্য তোমাদের অক্সিজেন দরকার, তোমাদের কার্বন ডাইঅক্সাইড দরকার, তোমাদের শরীরে এমন এমন জিনিস দরকার যেগুলো তোমরাও জানো না। যদি আমরা একজন একজন করে হিসাব নিবাই, কালকে 24 ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার কি কি জিনিস দরকার একটা লিস্ট দেন, একজনও দিতে পারবেন না। আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি কি জিনিস লাগে আমাদের, এটা যদি হিসাব নেন কোনো মানুষ হিসাব দিতে পারবে না। কত রকমের জিনিস, কত রকমের উপাদান এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য দরকার, আমরা নিজেরা নামও জানি না। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসবাসের জন্য উপযোগী করে বানিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে যেমন মাছ বসবাসের জন্য, মাছের জন্য পানিটা যেমন আরামদায়ক, মাছ যখন পানির মধ্যে যায় আরামের সাথে যেমন থাকে, এই মানুষগুলার জন্য এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আরামদায়ক করে বানিয়েছেন। যত রকমের জিনিস দরকার, হসপিটালে গেলে দেখবেন আইসিইউ আছে, আইসিইউ আছে না, একজন রোগীর জন্য যে সকল জিনিসগুলো অত্যাবশ্যক ওই জিনিসগুলো দিয়ে যে রোগগুলো সাজানো হয় ওগুলাকে বলা হয় আইসিইউ। তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য যত রকমের যা উপাদান দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে এই জমিনটাকে আমাদের থাকার উপযোগী বানিয়েছেন। আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাফ বানিয়ে দিয়েছেন। এখন ঘর আছে, সুন্দর একটা ঘর পাইছেন, খাইবেন কি, খাওয়া লাগবে না মানুষের? আল্লাহ পাক এর সাথে সাথে বলে দিচ্ছেন, সুন্দর ঘর বানাই দিলাম, জমিন বানাই দিলাম, সাপ দিয়ে দিলাম, তারপর এখানে খাওয়া লাগবে না, তোমার প্রতিদিন নিয়মিত খাবারেরও দরকার আছে। আমি আল্লাহ দেখো আকাশ থেকে তোমাদের উপরে পানি বর্ষণ করে, পানি নাজিল করে, ওই পানি দিয়ে জমিনের ভিতর থেকে তোমাদের জন্য কত রকমের রিজিক বাহির করে দিই। তাহলে যিনি আমাদের রব হবেন তিনি যেমন হবেন খালেক, যেমন হবেন সৃষ্টিকর্তা, তেমন হবেন তিনি আমাদের রিজিক দাতা, তেমন হবেন তিনি আমাদের মালিক, সব কিছুর মালিকানা চাল তিনি হবেন রব। তাহলে আসমানের মালিককে একমাত্র আল্লাহ, জমিনের মালিককে আমার মালিককে, আপনার মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, তাহলে সব কিছুর যিনি মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সে আল্লাহ, তিনি সে তাবারক, তিনি সে বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব মালিকানা যার হাতে, তিনি রব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء দুনিয়ার মানুষকে বলে দিন, তিনি হলেন আল্লাহ যিনি মালিকাল মুলক, যিনি সমস্ত মালিকানার ও মালিক, যিনি আমার আপনার অধীনে অনেক কিছুর আমরা মালিক থাকি, বলি যে বাড়ি এটা আমার, গাড়ি এটা আমার, এই ছেলেগুলা আমার, সব আমার, কিন্তু আমার মালিকানার উপরে যিনি মালিক, এই শরীর এটা কার বলেন তো দেখি, প্রথম তো বলি যেটা আমার শরীর, যদি দেখেন আপনারা একটা থাপ্পড় দিই আমার শরীরে আঘাত করে দেখেন আমার মাল দেখেন কি বলেন, বলবো না, তাহলে শরীর এটা আপনার দাবি করলেন, দাবি করছেন না, দেখেন আমার শরীর আমি দাবি করলাম, কিন্তু আমার শরীরের দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, আমি যদি বলি খবরদার আমার অর্ডারের বাহিরে তুমি সাদা হইতে পারবে না, কালোই থাকবা, শুনবো আপনার কথা, যদি শুনত পৃথিবীতে কোন মানুষের দাড়ি কোনোদিন পাইত না, কেউ চায় তার দাড়ি সাদা হয়ে না, বরং সাদা হয়ে কালো দিয়ে কেমনি লুকাই বইতে চেষ্টা করে, খেজাব ব্যবহার করে অনেক হারাম, খেজাব ব্যবহার জায়েজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাদা করছেন, আপনি আবার কালো করা মানে আল্লাহ সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, লাল করতে পারো, হলুদ করতে পারো, কালো করা যাবে না, এজন্য দাড়ি চুল যখন সাদা হবে তখন আপনি লাল করতে পারবেন, হলুদ করতে পারবেন, কিন্তু এটাকে কালো করা। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা এবং বোনেরা, তাহলে বোঝা গেল শরীর আমার কিন্তু আমার কথা শোনে না, আমি চাই কালো রাখার জন্য কিন্তু আমার চুল দাড়ি সাদা হয়ে যায়, আমি চাই সারা জীবন আমার যৌবনটা ধরে রাখি, আমি বুড়া হব না, কিন্তু আমার শরীর আমার কথা শোনে না, শুনে সব বুড়া হয়ে যাচ্ছে, আমি চাই আমার পেটটা ছোট থাকুক কিন্তু এক সময় আমার পেটটা এত বড় হয়ে যায়, পেট বড় বলা মানুষ আছে না, উনি কি চায় যে ওনার পেটটা এত বড় থাকুক, সবাই চায় পেটটা একটু ছোট থাকুক, কিন্তু দেখা যায় আমার পেটও আমার কথা শোনে না, এত চেষ্টা করেও পেটটা কমাইতে পারে না, পেটটা বিশাল ট্যাংরা মাছের মতো, কি বলেন, এরকম পেটওয়ালা অনেক ভাই আছে, তারপর আর কিছু নাই, কি করবে, উনি চেষ্টা করলেও পারেন না, অর্থাৎ যিনি তার পেটের মালিক না, যিনি তার চুলের মালিক না, যিনি তার শরীরের কোন অংশের কোন কিছুর মালিক না, এই জন্যই আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমরা যারা মনে করো মালিকানার দাবি করো, মালিকানা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মালিকানার উপরেও একমাত্র মালিক, তোমার শরীর তোমার কথা শুনে না, তুমি দাবি করো তোমার শরীর তোমার, কিন্তু তোমার কথা যদি শুনতো কোন রোগ ব্যাধি শরীরে হইতো না, কোন রোগ হইতো, আমরা চাই যে আমাদের শরীরে রোগ হোক, এটা আমাদের কথা শোনা, তাহলে এই সব কিছুর মালিকানা যার, তিনি হলেন রব, যিনি রব হবেন তিনি হবেন সব কিছুর পরিচালনাকারী, তিনি হলেন ইউদাব্বিরুল আমর, সব কিছুকে তিনি পরিচালনা করেন, দেখেন আসমান পরিচালনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মধ্যে যা কিছু আছে এরা কেউ কিন্তু আমাদের কথা শুনে না, সূর্য আমাদের কথা শুনে না, চন্দ্র আমাদের কথা শুনে না, নক্ষত্ররাজি কেউ কিন্তু আমাদের কথা শুনে না, এরা কার হুকুমে পরিচালিত হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পরিচালিত হয়, জমিনে যা কিছু আছে, জমিনের কোনো কিছু আমাদের কথা শুনে না। কার কথা শুনে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে। তাহলে বোঝা যায় সমস্ত কিছুর পরিচালনার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবকিছুর মালিক, তিনি হলেন দুনিয়ার সকল মানুষের রব। সুবহানাল্লাহ। এই রবের সাথে যদি শিরক করেন, আরেকজনকে যুক্ত করেন, সৃষ্টির ব্যাপারে আরেকজনকে যুক্ত করেন, মালিকানার ব্যাপারে আরেকজনকে যুক্ত করেন, পরিচালনার ব্যাপারে যদি আরেকজনকে যুক্ত করেন, এটার নাম হলো আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক। এরকম শিরিক আমরা করি কিনা বলে তো দেখি। প্রথমে আসেন সৃষ্টির ক্ষেত্রে শিরিক। আমরা একটু আগে বলছি আমার আপনার সব মাখলুকের একমাত্র সৃষ্টিকর্তা হলেন। তাহলে আমার আপনাকে যে ছেলে সন্তান দেওয়া হয়, এগুলো সৃষ্টি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়াজআলু লিমান ইয়াশাউয যুকুর ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শুধু কন্যা সন্তান, শুধু মেয়ে দিতে থাকেন, একটাও ছেলে দেন না। এরকম মানুষ আছে না? মেয়ে হইতে হইতে 9 জন 10 জন 12 জন 15 জন হয়েছে, তাও ছেলে হয়নি। এরকম মুরব্বীরা বলতে পারবে, মুরব্বীদের আমলে এক একজনের 10-12 জন 13 জন মেয়েও ছিল, ছেলে নেই। কারণ কি? একটা ছেলের জন্য আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ ছেলে দেন। আমি এক মুরব্বীকে আমি নিজে ছোটবেলায় দেখছি জমিনের হাল চাষ করতেছে বাঘের মধ্যে, আর আল্লাহর কাছে কানিতেছে। কিভাবে কানতেছে? মানে অনেকগুলো মেয়ে, কোনো ছেলে হয়নি, আল্লাহর কাছে বলতেছে, এক বেটা দে রে আল্লাহ, এক বেটা দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কে। মুরব্বীরা কানিতেছে, জমিন হাল চাষ করতেছে, আর বলতেছে যে এক বেটা দে রে আল্লাহ, এক বেটা দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কে। আমি তো 9-10টা মেয়ে হয়েছে, আল্লাহ আমার একটা ছেলে দাও, কারণ আমার ছেলে কামাই করে খাওয়াইবো, এই ইচ্ছা আমার নাই। আমি মরে গেলে আমার মা কেটে দিব, এই কথা বলো বলে মরে বেকার। শেষ বয়সে আল্লাহ পাক তাকে আর একটা ছেলে দিচ্ছে। আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন আমি কাউকে ইচ্ছা করলে শুধু মেয়ে দিই, কোনো ছেলে দিই না। আবার যাকে ইচ্ছা করি খালি ছেলে দিই, কোনো মেয়ে দিই না। অনেক ছেলে কিন্তু কোনো মেয়ে নেই। আবার যাকে ইচ্ছা করি ছেলেও দিই মেয়েও দিই, দুটাই দিই। ওয়াজা জালু মাইয়াশা ও আকিমা। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে কোন কোন মানুষের ছেলেও দিই না, মেয়েও দিই না, কিছুই দিই না। তাহলে যে ভাই বোনদের ছেলে মেয়ে হয় না, এটা কে দেন না? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই, আল্লাহর হুকুমে তার ছেলে মেয়ে হয় না। কারণ এই ছেলে মেয়ের সৃষ্টিকর্তা খালেক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি আমি আমার ছেলে মেয়ে হইতে জানা দীর্ঘদিন ধরে, আমি ছেলে মেয়ে ছাওয়া দরকার কার কাছে চাইব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমি কিছুদিন আল্লাহর কাছে চাইলাম, চাওয়ার পরে হয় না হয় না, 2 বছর 5 বছর 3 বছর হয়ে গেল, কিছুদিন পরে শয়তান আসে আমারে ঘুটায়, এই মিয়া খালি আল্লাহর কাছে চাই বসে রয়েছ, অমুক জায়গায় খাজা বাবা আছে, তাড়াতাড়ি দৌড় দাও, ওই খাজা বাবার কাছে কেউ ফিরে না খালি হাতে, ওই খাজার দরবারে গেলে তাড়াতাড়ি যাও, ওখানে যাই বলো বাবা রে আমার একটা ছেলে দরকার, আমার একটা মেয়ে দরকার, আমার একটা বাবা দাও, আমার একটা ছেলে দাও। বাস বাবার কাছে তাই ছেলে চাইছে মেয়ে চাইছে, ইমান আছে? কি হয়েছে এটা? কারণ ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখনই আপনি দুনিয়ার কোন ওলি আউলিয়া বুজুর্গ ফিরসাহের যে কারোর কাছে আপনি যাই চাইলেন যে বাবা আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, আপনি শিরক করে ফেলেন। কারণ আল্লাহর সৃষ্টির যে ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণে, এটা আপনি আরেকজনের কাছে গেছেন, এক গোলাম আরেক গোলামের কাছে খোঁজে, বাড়িওয়ালার কাছে না খোঁজে, দারোয়ানের কাছে খোঁজে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তার কাছে না চাই, ওই আরেকজনের কাছে সাইবো গেছে, হেও মালিক, হেও বলা আমিও বলাম, হেও আল্লাহর বলাম আমিও আল্লাহ বলাম, এক বলাম আরেক বলাম আমার কাছে গেছে চাই, আল্লাহর কাছে চাই না, মালিকের কাছে চাইতে পারে না, চাইতেছে এক গোলাম আরেক গোলামের কাছে। আল্লাহ পাক জমিনের নবী রাসূল পাঠাইছেন এই একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিরবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনে প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মার কাছে আমি এক একজন রাসূল পাঠিয়েছি। আমার রাসূলেরা দুনিয়ার মানুষকে এই দাওয়াতটাই দিবেন, আমি ইবাদাল্লাহ ওয়াজতানি বুত্তাগু, খবরদার এক গোলাম আরেক গোলামের ইবাদত করিও না, এক ঠাকুর আরেক ঠাকুরের ইবাদত করিও না, সবাই ইবাদত করো যিনি সকলের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। সুবহানাল্লাহ, নবী রাসূলদের মূল দাওয়াত ছিল এটাই যে প্রত্যেকই আমরা আল্লাহর গোলাম, এক গোলাম আরেক গোলামের ইবাদত করা যাবে না। মানুষ মানুষের গোলামি বন্ধ করে, মানুষ মানুষের এই ইবাদত বন্ধ করে, একমাত্র গোলামি ইবাদত আল্লাহর জন্য, এই দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ পাক ছোট ছোট নবী রাসূল পাঠাইছে। কিন্তু মানুষের অভ্যাস তো খারাপ, মানুষ মালিক চিনে না, মালিক না চিনে গোলামের কাছে যায় বসে থাকে, এক গোলাম আরেক গোলামের দড়ি বসে থাকে, গোলাম গোলামের ইবাদত করে, দুইজনে আল্লাহর গোলাম। এজন্য তাহলে সৃষ্টির ক্ষেত্রে যদি আর কারো কাছে কোনো কিছুর জন্য যায়, এটার নাম কি? শিরক। মালিকানার ক্ষেত্রে আবার আপনার রিজিক দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। এখন কিছুদিন অভাবে কষ্ট করতেছি, রিজিকের টানাটানি, অভাবের সংসার, অনেকদিন অভাব দেয় না, রিজিকের মধ্যে প্রশস্ততা আসে না, পরিবারের স্বচ্ছলতা আসে না, এই স্বচ্ছলতার জন্য একমাত্র চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইন্নাল্লাহ ইয়াকসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন রিজিককে সংকুচিত করে দেন, যাকে ইচ্ছা করেন রিজিক প্রসারিত করে দেন। তাহলে আমার রিজিক কমা এটাও আল্লাহর নিয়ন্ত্রণে, রিজিক বাড়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। এখন আমি আল্লাহর কাছে না আছে, অন্য কারো কাছে যাই, বললাম যে অভাবে অনেক কষ্ট করতেছি, বাবা আমার অভাবটা দূর করে দেন, আমার রিজিকের মধ্যে একটু প্রশস্ততা করে দেন, আমার রিজিকটা আপনি দেখতেছেন না, আমি এত অভাবে কষ্ট করতেছি, আমার একটু রিজিকের দরজাটা খুলে দেন। বাস, আল্লাহ ছাড়া যদি কোন নবীর কাছে, রাসুলের কাছে, ওলির কাছে, জিনের কাছে, ফেরেশতার কাছে যায় অভাব দূর করার জন্য, রিজিকের প্রশস্ততার জন্য, আল্লাহর মালিকানার ক্ষেত্রে শেরেক করে বসল। সমগ্র কিছুর পরিচালক একমাত্র আল্লাহ, সবকিছু পরিচালনা করেন, আমার জীবনদাতা একমাত্র আল্লাহ, আমার মৃত্যুর মালিকও একমাত্র আল্লাহ, আমার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বিপদ আপদ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমার বিপদ আপদে পড়লে চাইতে হবে, ডাক দিতে হবে কাকে? বিপদে পড়লাম আল্লাহর কাছে না আছে বললাম ইয়া আলী, আলীকে ডাক দিলাম। বিপদে পড়ছি, দেখবেন আমাদের দেশে কোনো কিছু আলগাইতে না পারলে সবাই মিলে ইয়া আলী কে ধাক্কা মারা, ইয়া আলীকে ধাক্কা মারা, ধাক্কা মারলে ইয়া আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে, আল্লাহকে ডাক না দিয়ে আলীকে ডাকে, এক গোলাম আরেক গোলামের ডাকে, দেখছেন সীমালঙ্ঘন করছে, খবরদার তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করিও না, অতিলঙ্ঘন করিও না, তোমরা বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল, তোমরা আমাকে সবসময় আল্লাহর গোলাম বলবা, আল্লাহর রাসূল বলবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কি, তিনিও আল্লাহর গোলাম। এখন বিপদে পড়ছে, ডাক দিতে গিয়া গাউসুল আজম, গাউসুল আজম কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশের মানুষ গাউসুল আজম অর্থ বুঝে না, অর্থ না বুঝি ডাকে। যদি বুঝত গাউসুল আজম মানে কি, তাহলে দুনিয়ার কোন মানুষকে গাউসুল আজম বলত না। গাউস মানে সাহায্যকারী, পরিত্রাণকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী, মহান পরিত্রাণকারী। তা আমাকে আপনাকে সাহায্য করার মালিক, পরিত্রাণ দেওয়ার মালিক বিপদ আপদ থেকে, এই সবকিছুর একমাত্র গাউসুল আজম কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহান তাআলা ছাড়া অন্য কোন মানুষকে গাউসুল আজম বলা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাউসুল আজম কোন? এটাও শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাউসুল আজম না, সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান আলী, তারাও গাউসুল আজম না। গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহান তাআলা যদি কাউকে সাহায্য করতে চান, দুনিয়ার এমন কোন শক্তি নেই যে তাকে ধরে রাখবে। আল্লাহ যদি কাউকে না দিতে চান, দুনিয়ার এমন কোন শক্তি নেই তাকে দিতে পারে। খাজা বুঝেন? খাজা, খাজা কোন শব্দ? আরবি না অর্থ না হিন্দি? খাজা ফার্সি, খাজা হইল ফার্সি শব্দ। খাজা মানে হইল দাতা, যিনি ছাইলে খালি দে, ছাইলে খালি দে। এটার আরবি হল মুরতি, আরবিটা হলো কি? মুরতি মানে দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো মুরতি, আল্লাহ হলেন একমাত্র দাতা। আল্লাহ ছাড়া জমিনে কোন মখলুক খাজা হইতে পারে না। যদি বলেন খাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আসলে অন্য মানুষ তো দূরের কথা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা বলেন সেটাও শিরক। কারণ একমাত্র দাতা হলেন, মুরতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সালাম ফেরানোর পরে, ফরজ নামাজের পরে কিছু জিকির আছে, ফরজ নামাজের পরে সুন্নতি জিকির আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলো জিকির করতেন। এজন্য দেখবেন হাদিসের কিতাবে, বাবু জিকির বাদা সালাতুল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায় নামে একটা অধ্যায় আছে। এখানে ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে এগুলো উল্লেখ করা আছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ জিকির হলো আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাবদ মিনকাল জাবদ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ, আপনি যাকে কোনো কিছু দিবেন, দান করবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তাকে বাধা দিবে। বাধা দেওয়ার শক্তি জমিনে কারো নাই, ওয়ালা মুতিয়া কোনো খাজা নাই, ওয়ালা মুতিয়া মানে কোনো খাজা জমিনে নাই, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, যাকে আপনি দিবেন না তাকে দুনিয়ার কোনো দাতা নাই যে তাকে দিতে পারে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র দাতা, এত অন্য মানুষকে যদি আপনি দাতা মনে করেন, খাজা মনে করেন, তাহলে আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর পরিচালনার ব্যাপারে শিরক করলেন। এজন্য বিপদে আপদে মুসিবতে রোগ ব্যাধিতে এগুলার একমাত্র নিরাময়কারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ একক। আল্লাহ পাকের যতগুলো নাম আছে, আল্লাহর নাম আছে না? আল্লাহ কয়েকটা নাম বলে তো দেখি, আল্লাহ সুবহানাহু তাআলা 99টা নাম সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। এর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম আছে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নামগুলোর উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহর কাছে দোয়া করতে কি দিয়ে? আল্লাহর নামগুলোর উসিলা দিয়ে। বা আমাদের দেশে মানে উসিলা বুঝে না, আর উসিলা দিতে যায় শরীক করে বসে থাকে, আল্লাহ রাখতে যায় আব্বা রাখি বসে থাকে, মানে শেরেক করে ফেলা উসিলা দেখতে যায়। কিন্তু কোন জিনিসের উসিলা দিতে হবে এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কোন কোন জিনিসের উসিলা দেওয়া যাবে, কেমনে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে, বান্দারে এই সুন্দর সুন্দর নাম বলার উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করার সময় আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনার নাম হলো গাফুরুর রহিম, আল্লাহ আমি হলাম গুনাহগার, আমি কত গুনাহ করে ফেলছি জীবনে, জানি করছি না জানি করছি, পরিবেশের কারণে করছি, আল্লাহ আপনার গাফুরুর রহিম নামের উসিলায় আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। কিসের উসিলা দিলেন? আল্লাহর নামের উসিলা দিলেন, আল্লাহ আপনার নাম হলো রাজ্জাক, আপনি কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ আপনি হলেন মহান রিজিক দাতা, আল্লাহ আমি রিজিকে কষ্ট করতেছি, আমি অভাবনা করে আছি, আমার সংসারে পরিবার পরিজন নিয়ে কষ্ট করতেছি, আল্লাহ আপনি আপনার রাজ্জাক নামের উসিলায় আমারে রিজিক দেন। আল্লাহর এই নামগুলো আল্লাহ এই জন্য দিচ্ছেন যে এই নামগুলো ধরে ধরে উসিলা দিয়ে কি আমি আল্লাহর কাছে দোয়া করো, ছায়া উঠাও, এটা হলো বৈধ উসিলা। আবার নিজের ইমানের উসিলা দেন, ইমান একটা বড় উসিলার মাধ্যম, আমরা যে ইমান আনছি ইমানটা দিয়ে আল্লাহর কাছে উসিলা দিবেন, কোরআন আল্লাহ পাক নিজে শিখেছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আয় আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আগে ইমানের উসিলা দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিতেছেন, দেখেন আল্লাহ কিভাবে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে গুনাহ মাফ করার জন্য, আল্লাহ করতেছেন আগে কও যে রব্বানা ইন্নানা আমান্না রব্বুল আলামিন আমরা তো ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলো মাফ করে দেন, ইমানের উসিলা দিয়ে গুনাহ মাফ করে দোয়া। আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো এই আমলটা করি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচান। হাদিসের মধ্যে তিনজন বনী ইসরাইলের প্রসিদ্ধ ঘটনা, তিনজন ব্যক্তির ঘটনা আছে, লম্বা হাদিস, ওইদিকে আমি আর যাচ্ছি না, এরকম আমলের উসিলা দিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আবার গুনাহ করছি, এই গুনাহের স্বীকৃতি আল্লাহর কাছে দিয়ে, আল্লাহর কাছে তুলে ধরে গুনাহের স্বীকৃতিটা দিয়ে আল্লাহর কাছে উসিলা দেওয়া। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে দোয়া করছিলেন আল্লাহর কাছে, করছেন না? কি দোয়া করছেন বলেন তো দেখি, সূরা আল আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক এই দোয়াটা তুলে ধরছেন, ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দুজনে মিলে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলছি, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলছি, তাহলে এখানে জুলুমের গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ না করেন, তাহলে আগে তারা স্বীকৃতি দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা, আপনার ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, ইন্নি কুনতু মিনাল যালিমিন, আয় আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, মানে আমি তো গুনাহ করে ফেলছি, এই নিজের গুনাহগুলোর স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এগুলো হলো উসিলা। কিন্তু দোয়া করতে গিয়ে সুপারিশের জন্য, তারপরে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কোন বান্দারে আপনি উসিলা বানাইলেন, সবাই মিলে আসলেন যে শুনেন, সবাই মিলে আমাকে আপনারা উসিলা বানাইলেন, বললেন যে শোনো, আমরা সবাই হলাম রেলগাড়ির খালি ইঞ্জিন, খালি ডাব্বা, খালি ডাব্বা পর্যন্ত আমরা হইলাম শুধু খালি বগি, আমাদের কিচ্ছু নাই, কিন্তু যে হুজুর আমরা পাইছি, এই হুজুর ইঞ্জিনওয়ালা হুজুর, এই হুজুর হলো রেলগাড়ির ইঞ্জিন। সুতরাং এই হুজুরের সাথে যদি খালি বগি খালি ডাব্বা যদি আটকে যাওয়া যায়, তাহলে ইঞ্জিনের টানে সব চলে যায় কি যায় না? এখন আমার সাথে সবাই আটকাই দিলেন, এই আটকানোটা সেরে, এই আটকানোটা কি সেরে? আমি নিজে আটকাই দিলেন ভালো করে, আমি জান্নাতের দিকে না যাই উল্টা অন্য দিকে চলে গেলাম, সব ডাব্বা কোন দিকে? জাহান্নামের দিকে। এখন আটকানি আটকাইছেন, আর ছুটি কোনো দিকে যাওয়ারও রাস্তা নেই, কারণ আমি যে জান্নাতে যাব এই নিশ্চয়তা কে দিল আপনাকে? আপনি কেমনে জানলেন আমি জান্নাতে যাবো? এটা জানার কোনো মাধ্যম আছে? আমার দেখতে মনে হইতেছে বিরাট বুজুর্গ মানুষ, আমার চেহারা আসলে মনে হইতেছে কত না ভালো মানুষ, এটা আমার অন্তরের অবস্থা, কলমের অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি বাহ্যিক ভাবে মনে করতেছেন বিরাট বুজুর্গ মানুষ, হলিয়া হলিয়া মানুষ, ভাগ্নি সুন্দর, চেহারা কত নুরানি, আরা হুজুরে বলে দেখো কি নুরানি চেহারা, মানে নুরানি চেহারা তো একটা এখন দলিল হয়ে গেছে, ব্যবসার দলিল। আমাদের হুজুরদের চেহারা কত সুন্দর, বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা কত যে সুন্দর নাকি? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু মসজিদ নববীর মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে, কত সুন্দর চেহারাওয়ালা, কত সুঠাম দেহওয়ালা সাহাবী ছিলেন, কোন সাহাবী এই মর্যাদার অধিকারী হইতে পারেন নাই। আফ্রিকান একজন নিগ্রো, একজন কালো মানুষ, তিনি হয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এর মুয়াজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের চেহারার দিকে তাকান না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সম্পদের দিকেও তাকান না, তোমাদের চেহারা সুরতের দিকেও তাকান না। তাহলে চেহারা সুর সুন্দর হওয়া, ওলি হওয়ার, বুজুর্গ হওয়ার দলিল না? আমাকে আপনি সুন্দর করে একটা এসি রুমের মধ্যে বসে বসে সকাল বিকাল আপেল কমলা আঙ্গুর বেদানা স্পেশাল খানা খাওয়াইতেছেন, তা আমার চেহারা সুন্দর হইব না কাল হইব? ঠিক যদি আমি মাঠে ময়দানে দাওয়াতের কাজ করতাম, ঘুরে বেড়াইতাম রোদের মধ্যে, তখন তো আমার চেহারাটা সৌন্দর্য থাকত না। নদীওয়ালা কাজ করি নেই দেখি আমার চেহারা এত সুন্দর। আবদুল্লাহ বিন উবাই নাম শুনছেন, মুনাফিকের লিডার, এই মুনাফিকের লিডারের চেহারা এত সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যুবক ছিল আবদুল্লাহ বিন উবাই, কিন্তু সে জাহান্নামী হয়েছে। তাহলে আপনি আমাকে বুঝতেন কেন আমি জান্নাতি? আমি এসে বললাম এই তাল গ্রামের ভাইয়েরা বোনেরা শুনেন, এই এলাকার নাঙ্গলকোটের সব ভাই বোনেরা শুনেন, আমি কিন্তু কেয়ামতের ময়দানে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য 100টা বাস কিন্তু রিজার্ভ করে রেখেছি, আমি কিন্তু ট্রেন 10-20টা রিজার্ভ করে রেখেছি, লঞ্চ 20-25টা রেখেছি, জাহাজ 4-5টা রেখেছি, যেখান দিয়ে জান্নাতে যাওয়া যায়। যদি নৌপথ হয় জাহাজ নিয়ে যাবো, যদি রেলপথ হয় ট্রেন নিয়ে যাবো, যদি বাস রাস্তা হয় বাসে করে যাবো, আপনারা সবাই আমার সাথে জান্নাতে চলে যাবেন। আসেন না পেলে খালি টিকিট কিনেন, টিকিট কিনেন, টিকিট কিনেন, মুসাফা করবেন আর টাকা দিবেন, মুসাফা করবেন আর টাকা দিবেন, আর আমার থেকে টিকিট নিয়ে যাবেন কি বলেন? যদি টিকিটের ব্যবসা শুরু করি আপনারা সবাই সে দলে দলে আহারে, কত সহজে জান্নাত পাওয়া যাচ্ছে, কত সহজে টিকিট বিক্রি হচ্ছে, আর আমি কত টাকা ঘরে বসে গেছি, তখন দল বাদি ঘর থেকে সব চলে আসে টিকিট কেনার জন্য, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে। এখন কথা হলো আপনি জানলেন কেমনে আমি জান্নাতে যাব, এটা জানলেন কেমনে? আগে আমি জান্নাতে গেলেন আপনি যাওয়া না যাওয়ার প্রশ্ন। আল্লাহর ওলি হওয়ার জন্য গুণাবলী হলো দুইটা, কয়টা? আল্লাহর ওলি হইতে হলে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। আল্লাহ পাক সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা ওয়াজ করি বেতন, শুনেন শুনেন দুনিয়াবাসী শুনেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আমি আল্লাহর ওলি কিনা ওলি হয়ে যা ভয় নিয়ে চিন্তা নেই ওলি যে আপনি বুঝতেন কেন আমি পাখি দেখলে ওলি হয়ে যায় নারী সুন্দর হয়ে যায় রূপা লম্বা হয়ে যায় তো ওলি কেমনে হয় এটা তো জানতে পারি ওলি হয় আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউলিয়াউল্লাহ হইতে হইলে আল্লাহর ওলি হইতে হইলে দুইটা গুণ লাগবে একটা গুণ হলো আল্লাযীনা আমানু ঈমান লাগবে বিশুদ্ধ ঈমান শিরক মুক্ত ঈমান লাগবে আর দ্বিতীয় যেটা লাগবে ওয়া কানূ ইয়াত্তাকুন তাকওয়া লাগবে আল্লাহর ভয় লাগবে তাকওয়া লাগবে যদি বাহ্যিক চেহারা সুরতে যদি আল্লাহর ওলি হওয়া যেত তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই নামক যে মুনাফিক সে বড় আল্লাহর ওলি হয়ে যেত কারণ বাহ্যিক চেহারা সুরতে সে তার পাগড়িও লম্বা ছিল যোগ্যও ছিল দাঁড়িয়েও ছিল নামাজও ছিল সব কিছু ছিল তার ভিতরে যদি বাহ্যিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল হইত তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইও আল্লাহর ওলি হয়ে যেত কিন্তু ওলি হওয়ার যে দুইটা গুণ এই দুইটা গুণ বাইরে দেখা যায় না এই দুইটা গুণ ভিতরে থাকে এই দুইটা গুণ কোথায় থাকে ঈমান কোথায় থাকে ঈমান কোথায় ঈমান বাইরে থাকে না ঈমান থাকে ভিতরে ঈমানের স্থান কার ঈমানের স্থান হলো অন্তর অন্তরের ভিতরে ঈমান থাকে ঈমান বাইরে থাকে না এই জন্য অনেক মুনাফিকের ভিতরে ঈমান নাই বাহিরে মনে হয়তো কত বড় ঈমানদার এরকম অসংখ্য যুগে যুগে ছিল ইমান থাকে ভিতরে এক লোক ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ধরে তার মারি ফেলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তারে মানলা কেন সে তো ঈমানদার সে ঈমানের ঘোষণা দিছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মৃত্যুর ভয়ে ঈমানের ঘোষণা দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল সাকাত্তা কালবাহু তুমি কি তার কলবটা ছিঁড়ে দেখছো নাকি কলব কি পেটে ভিতরে দেখছো যে তার ভিতরে ঈমান ঈমান আছে কি নেই তাহলে ঈমান থাকে কোথায় কলবের ভিতরে এক সাহাবি জালেমেরা কাফেররা ওই সাহাবিকে ধরে নিয়ে গেলেন এই সাহাবিকে এমন নির্যাতন করলেন শেষ পর্যন্ত কুফফাররা বলতো তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব শেষ পর্যন্ত এই সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে বাধ্য হলেন তিনি যখন সেখান থেকে আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো এমন এক অবস্থায় উপনীত হয়েছিলাম মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি আপনাকেও গালি দিছি আমার ঈমান আছে কি নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরে যখন তুমি মুখ দিয়ে আমাকে গালি দিচ্ছিলে তখন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার মুখ দিয়ে অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে গালি দিছি কিন্তু আমার অন্তরে আপনার প্রতি ভালোবাসা মহব্বত শতভাগ পরিপূর্ণ বিদ্যমান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবি যে তোমার ইমানের কোনো অসুবিধা হয় নাই ভবিষ্যতে যদি কোনোদিন এরকম পরিস্থিতির শিকার হও তাহলে সেখানেও তুমি গালি দিও তোমার অন্তর দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে সুবহানাল্লাহ ঈমানের জায়গা হলো কলব তাকওয়া থাকে কলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া ভিতরে তাকওয়া জুব্বার মধ্যে না তাকওয়া দাড়ির মধ্যে না দেখেন কত দাড়িওয়ালা কিছুদিন আগে দেখছেন দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা নুসরাত হত্তার বড় বড় আসন দেখছেন না যদি দাড়ি টুপি জুব্বা থাকলে যদি তাকওয়ার দলিল হইত তাহলে এরা হইতো বড় বড় মুত্তাকি এগুলা মুত্তাকির দলিল না দাড়ি টুপি পাঞ্জাবি এই বাহ্যিক চেহারা সুরত বাহ্যিক লেবাস এগুলো মুত্তাকিন হওয়ার দলিল না তাকওয়াবান হওয়ার দলিল না কারণ দেখবেন কত অপরাধী আছে এইগুলা সব আছে আমার অপরাধ বরং এগুলা তার অপরাধের সহায়ক হিসাবে ব্যবহার করে দাড়ি আছে গোস খায় এরকম আছে না দাড়ি আছে পাঞ্জাবি আছে টুপি আছে নামাজ প্রথম কাতারে আবার সুদ খাওয়ার দিক থেকেও প্রথম সারিতে সুন্দর মুসল্লি আছে না আমাদের, তাহলে তার তারিখ টুপি পাঞ্জাবি সব একটু আছে, আবার সুখ খাইবেন না, তাহলে বোঝা গেল এগুলা তাকওয়ার দলিল না। তাকওয়া থাকে কোথায়? ভিতরে। আল্লাহর অভিভাবকের কথা কয়টা? দুইটা। দুটোই থাকে কালবের ভিতরে, বাহিরে থাকে না। আর আপনি বুঝবেন কেন আমার কালবে কি আছে না আছে? বুঝতে পারবেন? বোঝার কোন উপায় নেই। এই জন্য আল্লাহর জমিনে কাউকে আপনি আল্লাহর অলি ঘোষণা দিতে পারবেন না, আল্লাহর অলি ঘোষণা দেওয়া। কারণ আপনি জানলেন কেমনে নিজে আল্লাহর অলি, আমি যে আল্লাহর অলি আপনি জানলেন কেমনে, আপনি যে আল্লাহর অলি আমি জানবো কেমনে? কারণ দুটো তো কালকের ব্যাপার, অন্তরের ব্যাপার। অন্তরের খবর আল্লাহ ছাড়া জমিনে কোন মানুষ যদি অহি না দিল হইতো, তাহলে আল্লাহ যদি বলে দিত শোনো ওই কালো চোখের অমুক কিন্তু আবার অলি, তাহলে আমরা জানি যেতাম কি বলেন? যদি ওহি না দিল তো ওহি তো এখন আর নাজিল হবে না। তাহলে আপনি আল্লাহর ওলি, কিন্তু আমি জানার কোন উপায় নেই, কারণ আমাকে আল্লাহ পাক ওহি নাজিল করে বলে দিবেন না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন দুনিয়ার সমস্ত ইমানদারের সমস্ত মুমিনের ওয়ালি। তাহলে এখানে আমরা যারা আছি আল্লাহর ওলি কয়জন আছেন? আল্লাহর ওলি আছেন? ওরে আল্লাহ কয় এই মাহফিলে যতজন বসে রয়েছে এরা সবাই আমার ওলি, এরা কেউ খবরদার খবরদার, আমি কিন্তু আল্লাহর বন্ধু না। খবরদার একথা কইছো না কেউ, আমি আল্লাহর ওলি না, মানে ওলি বুঝতে পারি না। ওলি না বোঝার কারণ শয়তান আমাদের মধ্য থেকে কয়েকজনকে অলি মেলায় বসা নিচ্ছে, বাকিদেরকে অলি থেকে বের করে দিচ্ছে। যেই দেশে কয়েকজন এরকম অলির ব্যবসা নেয় নাই সেই দেশে আলহামদুলিল্লাহ সব আল্লাহর অলি। ওরা আরব দুনিয়া ঘুরে দেখেন একজন আল্লাহর অলি ঘোষণা দেওয়া অলি খুঁজে পাবেন আসেন? অলি সাহেব মদিনা, অলি সাহেব মুক্কা মুক্কা রহমান, অলি সাহেব তায়েব, অলি সাহেব দাম্মাম, অলি সাহেব বাহরাইন, অলি সাহেব কুয়েত, অলি সাহেব কাতার, এরকম অলি সাহেব আছে নাই কেন? সেই দেশে এত ওলামা ইকরাম, এত আলেম, সেই দেশের একজন মূর্খ মানুষও আমাদের থেকে বেশি আলেম রাখে রাখে না? আল্লাহ পাক তাদের মাতৃভাষায় কোরআন নাযিল করেছেন, হাদিস গুলো তাদের মাতৃভাষায়। আল্লাহ আকবার, আমি এখানে আশ্চর্য হয়ে গেছি। আমি মক্কা মুকাররমা থেকে তায়েফ গেলাম এক গাড়িতে, গাড়ির ভিতরে যে ড্রাইভার, ওই ড্রাইভারের হাতে দেখি বড় বড় কোরআনে কারিমের তাফসীর, সুবহানাল্লাহ, কোরআনে কারিমের তাফসীর গাড়ি ভর্তি। উনি যখনই সুযোগ পায় কোরআনের তাফসীর পড়ে আমাকে জিজ্ঞাসা করলো আমি বাংলাদেশে কি করি, আমি তো ইউনিভার্সিটির টিচার, কোন সাবজেক্টে? আরবি। এবার আমার পরীক্ষা করব। কোরআনে কারিমের একটা আয়াত বলছে, আয়াত বলি কয়, এখানে আল্লাহ পাক বলছেন হাস হাসাল হাক, এই হাস হাসা মানিতে কি, মানে বাংলাদেশে হুজুররা কি রকম পরীক্ষা করতেছে? আচ্ছা আমি বললাম তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে উনি আমার থেকে আরো ভালো মনে জানেন এটার অর্থ কি, মানে গাড়ির ড্রাইভার। আর আমাদের দেশের এক হুজুর একদিন আমি ফেসবুকে ওয়াজে শুনতেছি, ওই শোনেন আমাদের মোনাজেরে মিল্লাত, মোনাজেরে আজম ওই বিদেশে গেছে, আরব দেশে গেছে, ওই এক মসজিদে দেখে যাই সবাই মাগরিবের পরে দুই রাকাত সুন্নত পড়তেছে। এখন ইমাম সাহেবের ধরল কি ব্যাপার, আপনারা মাগরিবের পরে আজানের পরে পরজের আগে দুই রাকাত সুন্নত পড়তেছেন, এটা কেন করতেছেন? তারপর ইমাম সাহেব দলিল দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা কুল্লি আযানাইনি সলা, বাইনা কুল্লি আযানাইনি সলা, বাইনা কুল্লি আযানাইনি সলা, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে সলাত আছে, সলাত আছে, সলাত আছে, তিনবার বলছেন। তাহলে ফজরের আজান ইকামতের মাঝখানে সুন্নত আছে, যোহরের আজান ইকামতের মাঝখানে সুন্নত আছে, আসরের আজান ইকামতের মাঝখানে সুন্নত আছে, এশার আজান ইকামতের মাঝখানে সুন্নত আছে, তো মাগরিবের আজান ইকামতের মাঝখানে সুন্নত কই গেল? ওই ইমাম সাহেব বলেন দিছেন, আরব দেশের ইমাম সাহেব। আমাদের দেশের মোনাজেরে আজম বলতেছেন যে না শুনেন আরেকটা হাদিস আছে, কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাল মাগরিব, বাইনা কুল্লি আযানাইনি সলা ইল্লাল মাগরিব। এই হাদিস আমাদের মোনাজারে আজম যখন বলে দিছে ওই হুজুর আরব দেশের হুজুর একবারে চুপ হয়ে গেছে। দেখেন কহেরা হাদিসের দাবি করে হাদিসে জানে না। আহারে দেখেন কত মূর্খতা, জাহেল হইলে কেমন জাহেল হয়। ওই আলেম যখন এই দলিল শুনছে উনি শরমে লজ্জায় ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমি সহিয়া বললাম যে দইফা দিস আমার দলিল দিন, তো যে আলেম সহিয়ার দড়ি বুঝে না দইফা দিস সহিয়া দিচ্ছে রব করে তো তার সাথে কথা বলা সে চুপ করে থাকে ভালো, এই জন্য উনি কথা বলে নাই। আর পরে দেখেন হেরে একবার চুপ করে দিচ্ছে। অনেক সময় দেখবেন গ্রামে কিছু লোক আছে, এই লোকগুলা মানে শরীরে বল নাই, এক শরীর পাখির এক সাইনার বল নাই, এরকম কিছু আছে। কিন্তু যখন কিছু হয় হে লাফানি হে চিন্তানি দেখবেন যে এর সাথে মনে হয়েছে গ্রামে কেউ পারবে না। কারণ কি? কারণ হইলো হে এরকম লাফায় যে আপনার গায়ে যখন বারবার লাফাইল তাই আপনার সামনে এরকম একটা লোক লাফাই দিচ্ছে আপনি এটা সহ্য করতে পারবেন না, একটা ধাক্কা দিলেন বা ধাক্কা দিচ্ছেন হে বেহস হয়ে গেছে। এই বেহসের উচিলা আপনার থেকে 1,00,000 টাকা আদায় করব, আপনি ধরছেন ছুঁয়েছেন বাস। এই জন্য আমার আব্বা সবসময় আমাদের প্রসিয়ত করত যে বাবা শোনো ওই গ্রামের অমুক অমুক খারাপ আছে এরা যত কিছু গালি দিব কম চুপ করে সালাম দিয়ে চলে আসি একটু বলিও না, কারণ সে ইচ্ছা করে গালি দিব ইচ্ছা করে তোমাদের ইয়ে করবো যাতে তুমি সহ্য করতে না পারো, একটা ধাক্কা দাও কিছু বলো, বললে তোমার থেকে জরিমানা আদায় করবো টাকা আদায় করবো। অনেক সময় সম্মানিত লোকেরা ভদ্র লোকেরা এইরকম যখন শুনে তখন চুপ করে চলে আসে, তার অর্থ এই নয় যে হে আর কিছু বলতে পারে নাই তারা আমি একবার গালি করে ফেলছি। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা আরব দেশে এত আলেম ওলামা কিন্তু সে দেশে আল্লাহর ওলি নেই, দেখছেন কোন জায়গায় যে এটা অমুক অলির দরবার এটা অমুক অলির দরবার, এর পুরো আরব বিশ্ব খালি এক দেশ না, পুরো আরব দালদের সবগুলো দেশ ঘুরে আসেন দেখেন কোন জায়গায় কয়জন অলি বসে গেছে নাই কেন, কারণ তারা বুঝছে যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু জমিনে সমস্ত ইমাম ভাই আল্লাহর আমরাও আল্লাহর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ স্পষ্ট করে লিখছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইন্নাল মুমিনিনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, জমিনে যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহর ওলি, সব আল্লাহর, আল্লাহ তো সব ইমানদার আমার বন্ধু। দেখেন বন্ধুর কি অবস্থা, বন্ধু না না খবরদার আমি কিন্তু আল্লাহর বন্ধু না, আল্লাহ আমাকে আপনাকে বন্ধু বানিয়েছে কিন্তু আমি আপনি স্বীকার করি না, জাহালতার কারণে মূর্খতার কারণে অলিটাকে বিকৃত করার কারণে অলি নাম দিয়ে কিছু মানুষ ব্যবসা বাণিজ্য চালানোর কারণে আমরা আজকে নিজেরা তো আল্লাহর অলি হেঁটেও বলে গেছি, নিজের পরিচয় নিজেই বলে গেছি। কোরআনের অসংখ্য আয়াত আছে দেখবেন আল্লাহ বারবার বলছেন ইমানদারেরা আমার অলি আমার বন্ধু, কারণ আমার সাথে আল্লাহর বন্ধুত্ব না থাকলে ইমান আনলাম কেমনে, বন্ধুত্বের কারণে তো আল্লাহর প্রতি আল্লাহর ভালো না বাসতে ইমান আনছি কেমনে, আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি বন্ধুত্ব আল্লাহর সাথে, তাহলে আমি আল্লাহর অলি হতে পারবো না কেন? এই জন্য যদি আমাকে এরকম আল্লাহর অলি বানাই আপনার সুপারিশের জন্য যদি টিকিট কিনেন আপনি শেরেক করতেন আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হলো দুটা জিনিস খেয়াল রাখবেন, জান্নাতে যাওয়ার মাধ্যম কয়টা জিনিস, সূরা আল বাকারা 25 নম্বর আয়াত وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ, যারা ইমানদার যারা আমল সালে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার ইমান দেখবেন আর আমল সালে দেখবেন, এই দুটো দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। এখন ওলামায়ে কেরামের কাছে যাইতে হবে, ওলামায়ে কেরামদের সোহবত লাগবে, কিসের জন্য? ইমান শিখবেন আমলের সওয়ালে শিখবেন, জান্নাতে যেতে হলে যে দুটো জিনিস লাগে ইমান আর আমলের সওয়ালে, এইগুলো তো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এইগুলো শিখার জন্য, জানার জন্য, বোঝার জন্য যারা কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেম, যাদের আকীদা বিশুদ্ধ, যাদের মানহাজ বিশুদ্ধ, এই সমস্ত ওলামায়ে কেরামদের কাছে যায়, এগুলো শিখতে হবে। অর্থাৎ আলেমদের সাথে আমাদের সম্পর্কটা হবে এলেমের সম্পর্ক, জ্ঞানের সম্পর্ক, ওই জান্নাতে নেওয়ার সম্পর্ক না, টিকিট দেওয়ার সম্পর্ক না, ওই গিরা লাগানোর সম্পর্ক না, ওই ট্রেনের ইঞ্জিনের সাথে আটকানোর সম্পর্ক না, সম্পর্কটা হবে কিসের? জ্ঞানের, এলেমের। এলেম শিখবো, ইমান কাকে বলে, আমার ইমানটা কেমনে রক্ষা পাবে এটা শিখবো ওলামায়ে কেরামদের থেকে। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, ওলামায়ে কেরাম থেকে দূরে সরা যাবে না, গেলে আপনি গোমরা হয়ে যাবেন। কারণ এলেম লাগবে, এলেম সবাই লাগে। এলেমের অপর নাম ইমান, ইমানের আরেক নাম এলেম। এলেম নাই ইমান নাই, এলেম আছে ইমান আছে, এলেম দরকার। এই জন্য জাহেলের কাছে, মূর্খ যে কিচ্ছু জানে না, এর কাছে আপনি এলেম নিতে যাবেন না। যারা প্রকৃত আলেম, কোরআন সুন্নাহর আলেম, এবং এলেমও আছে পাশাপাশি, তার ভিতরে আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ, আমল আছে তার, এরকম ওলামায়ে কেরামদের থেকে আমরা এলেম নিব। কিন্তু তাকে শাফাতের কান্দারি, তাকে কি আমাদের দিন আমার জান্নাতে নেওয়ার কান্দারি, এই জাতীয় উসিলা মনে করলে সেটা হবে কি? কে আমাদের দিয়ে সুপারিশ করবে? কে বলেন দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আরো অনেকে করবেন, খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক সুপারিশ করবেন না। শাফাআতের উসবা যেটা মহান শাফাআত, সেটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আর আম শাফাআত সমস্ত নবীরা করবেন, যত নবী আল্লাহ জমিনে পাঠাইছে সব নবীরা সুপারিশ করবেন। আল্লাহ পাক জমিনে যত সিদ্দিকী, সুহাদা, সালেহীন এ পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, তারাও শাফাআত করবে। এরপরে ফেরেশতারা, বড় বড় ফেরেশতারা, তারাও শাফাআত করবে। এরপর কোরআনে কারীম শাফাআত করবে, প্রত্যেকটা আমল শাফাআত করবে, নামাজ শাফাআত করবে, সিয়াম শাফাআত করবে। অর্থাৎ শাফাআতের অনেকগুলো দরজা, অনেকগুলো স্তর আছে, কিন্তু সকল শাফাআতের মালিক হলো একমাত্র আল্লাহ। এটা আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, সমস্ত শাফাআতের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মান যাল্লাযী ইশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি, কে সে যে আল্লাহর অনুমতি ছাড়া তোমাকে শাফাআত করবে? তাহলে কে শাফাআত কারি হবে, কার জন্য শাফাআত করা হবে, দুটাই ঠিক করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি কারণে সুপারিশের জন্য ধরা দরকার নাই। শয়তান আসে বুদ্ধি দেয় দিয়া, কুমিল্লা কোর্টে তোমার মামলা চলে, তুমি সেখানে একা একা মামলা মোকাবেলা করতে যাও নাকি, তোমার উকিল আছে, ব্যারিস্টার আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিচার হইব, তুমি এমনি এমনি যদি চলে যাও সেখানে উকিল কই পাইবা, ব্যারিস্টার কই পাইবা? এই জন্য দুনিয়াতে থাকতে উকিল ব্যারিস্টার নিয়োগ দিয়ে যাও। অনেকে দেখবেন উকিল ব্যারিস্টার খুঁজতেছে খালি, কেমনি একজন আখেরাতের উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া না, এই আখেরাতের জন্য উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়াটা সেরে। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, বান্দাকে আমাকে যদি উকিল নিয়োগ দিতে হয় আমাকে ছাড়া আর কাউকে দিও না, আমারে নিয়োগ দাও। কারণ দুনিয়ার যে বিচারক বিচার করেন উনি আমার অপরাধ দেখে নাই, সাক্ষী লাগে, কত কিছু লাগে, তারপর বের করতে হয় আমি অপরাধ করছি কি করি নাই। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার বিচার করবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার আপনার অপরাধ সরাসরি দেখছে, সুবহানাল্লাহ, আমার আপনার অপরাধ সরাসরি ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। সুতরাং এখানে কোন উকিল ব্যারিস্টারের দরকার নাই। এরপর আমরা আরেকটু বিষয়ে আসি, বেদাত। বেদাতের একটু আলোচনা করে আমরা শেষ করে দেবো। বেদাতটা হলো কুল্লুমা উহদিসা ফিদ্দিন, কুল্লুমা উহদিসা ফিদ্দিন মিম্মা লা আসলালাহু ফিশারে। বেদাতটা হলো যেই জিনিসটা নতুন আবিষ্কার হয়েছে। প্রথম বিষয় কি? এক নম্বর হলো এটা নতুন। বিষয়টা কি? নতুন, তাহলে বোঝা যায় পুরাতন হলে এটা বেদাত হয় না, নতুন হলে এটা বেদাত হয়। এখন নতুন কেমনে বুঝবেন আপনি, গতকাল যেটা হয়েছে এটা তো পুরাতন হয়ে গেছে, আজকে হলে এটা নতুন। তাহলে কোন ইবাদতটা নতুন, কোন ইবাদতটা পুরাতন আপনি বুঝবেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের সীমারেখা নির্ধারণ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের জন্য রেখে যাচ্ছি আমি নবীর সুন্নত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কত বছর? 23 বছর। খুলাফায়ে রাশিদিনের খেলাফত কত বছর? 30 বছর। তাহলে 30 আর কয় বছর? 23। এই 53 বছর হল পুরাতন ইবাদতের সীমারেখা। এই 53 বছরের পরে যত ইবাদত, যত আমল আবিষ্কার হয়েছে, এই সবগুলার নাম হল কি? পুরাতন আর নতুনের সীমারেখা। এই 53 বছর হল পুরাতন ইবাদতের সীমারেখা। 53 বছরের পরে যত নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল আবিষ্কার হবে, এগুলার নাম হল। আচ্ছা, এখন দ্বিতীয় কথায় আসুন, দিনের ভিতরে। এখন 53 বছরের পরে তো অনেক জিনিস আবিষ্কার হয়েছে, তাহলে তো সবে বেড়া। যেমন এই মাইকের মধ্যে ওয়াজ করতেছে, মাইকটাও তো ওই 53 বছরে ছিল না, ইভেন ছিল, তাহলে মাইকে তো বেড়া। আমিও তো ওই 53 বছরে ছিলাম না, তাহলে আমিও বেড়া। তারপরে বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বিমানে করে হজে যান নাই, তাহলে বিমানে করে হজে যাওয়া তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কোরআনে কারীম ছিল, ওই কোরআনে কারীমের মধ্যে জের জবর নুকতা এগুলো ছিল না, ছিল না তখন আরবির মধ্যে, এগুলা থাকতো না। এটা পরবর্তীতে এসে হাজার জন ইউসুফের আমলে এসে দেওয়া হচ্ছে, এটাও তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী মুসলিম তিরমিজি এসব হাদিসের কিতাবে ছিল না, তাহলে এগুলো তো বেদাত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মাদ্রাসার যে সিস্টেম, আলিয়া মাদ্রাসা, দুরানি মাদ্রাসা, হাফেজ দিয়ে মাদ্রাসা, এগুলো তো ছিল না, এগুলো তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের মধ্যে টাইলস লাগানো ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, এগুলো তো বেদাত। কি বলেন? অনেকে বেদাত বুঝতে দেয় এই জায়গায় এসে তালগোল পাকায় দেওয়া, বুঝতে পারে। এই জন্য বেদাত তো সূক্ষ্ম জিনিস, বেদাতটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে না থাকলে সব বেদাত হয় না। বেদাতের সম্পর্কটা হলো দ্বীন, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না, দ্বীনের জন্য হলে এটা বেদাত হয় না, দ্বীনের ভিতরে হলে এটা বেদাত হয়। তাহলে মায়ের এটা দ্বীনের ভিতরে না, এটা দ্বীনের জন্য। আমি যে কোরআন সুন্নাহর কথাগুলো বলতেছি এগুলো যাতে ভালোভাবে পৌঁছে, এই জন্যই এটার ব্যবহার। এটা কিন্তু মূল ইবাদত না। মসজিদের মধ্যে টাইলস লাগানো, ফ্যান লাগানো, এসি লাগানো, এগুলো ইবাদতের জন্য, ইবাদতের উপকরণ, এগুলো মূল ইবাদত না। কিন্তু কাঁচা মসজিদে যেমন জুমার নামাজ দুই রাকাত, এসি মসজিদেও জুমার নামাজ যদি কেউ বলে না আমাদের মসজিদে এখন এসি দুই রাকাত পড়তে হবে না, চার রাকাত পড়তে হবে, তখন হবে কি? ওই নামাজটা বাড়ানো কমানো যাবে না, কিন্তু নামাজের জন্য আপনি অনেক কিছু, কেয়ামতের আগে আরো কত কিছু আসতে পারে, সেগুলো আপনি বাড়াতে পারবেন, কোন অসুবিধা, ওগুলোর সাথে বেদাতের কোন সম্পর্ক নেই। আপনি আমি বিমানে করে হজে যাই, এক সময় কেয়ামতের আগে আসবে, হয়তো আরো কত অত্যাধুনিক জিনিস বাইরে। এখন আমরা সকালে ঢাকা যায় বিকালে চলে আসে, চলে আসে না? এক সময় যখন ফেরি ছিল তখন তো কল্পনা করা যেত না এইভাবে ফেরি পারে দিনে যাবো আবার দিনে আসবো। এক সময় হয়তো দেখা যাবে সকালবেলা মক্কা মদিনে যায়, ওমরা করে বিকালে চলে আসে, এরকম তো হইতে পারে, কেমন তাকে হইতে পারে না, এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। তাহলে এইরকম যত কিছু আবিষ্কার হোক, কিন্তু আগে যেমন আল্লাহর ঘরের তাওয়াব সাত চক্কর, এখনো করতে হবে সে সাত চক্কর। আপনি এখানে আট চক্কর বানানো যাবে না, সাফা মারওয়ার চাই সাতবার, এখনো সাতবার, বিমানে গেলেও সাতবার, আরো অত্যাধুনিক কিছু দিয়ে গেলেও সাতবার, এখানে বাড়ানো কমানো যাবে না। অর্থাৎ মূল ইবাদত যেটা, এটার ভিতরে দিনের ভিতরে বাড়ানো যাবে না কমানো যাবে, কিন্তু দিনের জন্য বাড়ানো যাবে কমানো যাবে ওইটা বেদাত। তিন নম্বর মিম্মালা আসলালা হুফিসারে বেদাতের কোন দলিল নেই। বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন অথবা সাহাবায়ে কেরাম পড়েছেন, এরকম কোন দলিল থাকবে না। দলিল থাকলে এটা আর বেদাত হবে না, এটা সুন্নত হয়ে যাবে। অনেক সময় আমাদের দেশে সমাজে যখন আপনি বলবেন যে এই কাজটা যে আমলটা করতেছেন এটা বেদাত, এখন কয়েন এটা যে বেদাত দলিল দাও, কোন হাদিসে পাইছে, কোন কিতাবে পাইছে, কোথায় পাইছে এটা বেদাত। তো যদি আমি হাদিসেই পাইতাম কিতাবেই পাইতাম তাহলে তো এটা বেদাত হইতো না, এটা তো সুন্নত হয়ে যেত, হয়ে যেত না। এই জন্য আমি বলি যে ভাই এই যে পাশে যে একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি আছে, বিল্ডিং বাড়ি, আমি আপনাদেরকে মাহফিলে ঘোষণা দিলাম, আমার সম্মানিত ভাই ও বোনেরা শোনেন, এখানে যে সুন্দর একটা বাড়ি দেখলেন, এই বাড়িটা কিন্তু আমার না, ঘোষণা দিয়ে দিলাম। দাওয়ার সাথে সবাই মিলে বললেন ঠিক আছে সাহেব, অনেক কষ্ট করে ঢাকা থেকে আসতেন, কিন্তু আপনি ঘোষণা দিলেন বাড়ি এটা আপনার না, এটার দলিল খসদা খতিয়ান খসদা সবকিছু দেখাই যান, বাড়িটা তো আপনার না, দলিলটা দেখাই যান, আপনি কোন খতিয়ান মূলে এটা পাইছেন, কোন দলিলের মূলে, কোন কবলার মূলে বাড়ি এটা তো আপনার না পাইছেন, দেখাই যান। আচ্ছা আমার কাছে কোন দলিল কবলা খতিয়ান খসদা আছে না, থাকার কারণে তো বাড়ি এটা আমার না, যদি বাড়ি এটা আমারই হইতো তাহলে সব কবলা থাকতো, খতিয়ান থাকতো, খসদা থাকতো, সব থাকতো না। এখন বাড়ি এটা আমার না বললে যদি বলেন যে আপনি দলিল দেখান বাড়ি এটা যে আপনার না, তাহলে বেদাত যেটা এটার কোন দলিল নেই, দলিল না থাকার কারণেই এটা বেদাত, যদি দলিলই থাকতো তাহলে এটা বেদাত হইতো না, এটা হয়ে যেত সুন্নাত। আচ্ছা এখন আরেকটা বিষয় জানা দরকার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে সব বেদাত, কি বলেন? সব বেদাত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই, আজান দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুয়াজ্জিন হন নাই, তাহলে মুয়াজ্জিন হওয়া তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, ইমামতি করতেন, তার মুসল্লি তো ছিলেন না, তাহলে মুসল্লি হওয়া তো বেদাত। অর্থাৎ সুন্নাত বেদাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু করা শর্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, করার অনুমতি দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শরীয়তের বিধান হিসাবে নির্ধারণ করেছেন, এইরকম হইলে এটা সুন্নাত, এইরকম না হইলে তখন এটা হবে বেদাত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেও সব জিনিস উম্মতের জন্য সুন্নাত না, এরকমও আছে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিবাহ করেছেন, তাহলে আমাদের জন্য কি 11 জন বিবাহ করা সুন্নাত? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এটা উম্মতের জন্য সুন্নাত না। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খাবার পছন্দ করতেন, ওই খাবারগুলো আমাদের জন্য কি সুন্নাত? সুন্নাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো খান নাই সেগুলো যদি বেদাত হইতো, তা আমরা যা খাই সব বেদাতই খাবার, ভাত খাই আমরা, আরো যা যা খাই নবী সাল্লাল্লাহু যেগুলো খাইছেন, আর দেশে তো তখন এই খাবারগুলোই তেমন ছিল না, তাহলে নবী সাল্লাল্লাহু খাবারের সাথে সুন্নত বেদাতের কোন সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু যে জামা কাপড় পরছেন, কত দেশি কাপড় পরছেন, কত কোম্পানির কাপড় পরছেন ওই আমাদের, সেগুলো যদি সুন্নত হইতো তাহলে আমাদের সব বেদাতই পোশাক, কারণ ওই কোম্পানির পোশাক, ওই জাতীয় পোশাক এখন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এরকম কাটা, এরকম এত সুন্দর করে সেলাই করা, এত ডিজাইন করা, এগুলো কিছুই ছিল না, তাহলে তো এগুলো বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত যে খাওয়া দাওয়া, এই পোশাক আদি ব্যবহার, বিছানা পত্র, এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, খাওয়া দাওয়াকে যদি আমি মহব্বত করি, আমার নবী এগুলো খাওয়া পছন্দ করতেন আমিও এগুলো পছন্দ করি, আমার নবী এগুলো পড়া এটাকে পছন্দ করতেন আমিও পছন্দ করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের স্বভাব পাওয়া যাবে, ভালোবাসার স্বভাব পাওয়া যাবে, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে। সুন্নত যদি হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে করেছেন এবং করার জন্য বলছেন, অনেক জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু করতে বলেন, যেগুলো করার ব্যাপারে উম্মতকে নির্দেশনা দেন নাই, নিজের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার ছিল, এইগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আসেন বেদাত করলে অসুবিধে। বেদাত আমি করলাম তাহলে বেদাত অসুবিধা দেয়, আর শেরেক আমি করলাম শেরেকও অসুবিধে, দুটার অসুবিধা জানা দরকার। অসুবিধা না জানলে তো আমি মনে করবো হয়তো সামান্য ক্ষতি হতে পারে, অসুবিধা নেই। শেরেকের অপরাধ, শেরেকের গুণা করলে এত মারাত্মক, আল্লাহ কোরআনে কারিমে সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে ওহী নাযিল করে বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর সাথে কোনো কিছু শেরিক করো, লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। একটা শেরিক করবেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, পর্দা করলেন, সুন্নাত পালন করলেন, যা করছেন সব বরবাদ হয়ে যাবে। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কিছু বললেন না। আমাদের দেশের অভ্যাস হয়ে গেছে বক্তা বলতে হয় চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার তখন কয়, এর আগে কয় না। এটা সুন্নতের খেলাফ, আমরা সুন্নত বেদাতের আলোচনা করতেছি, এই জন্য খেয়াল রাখতে হবে যে এগুলো বক্তা অর্ডার দিবে না। শ্রোতারা যখন শুনবে আল্লাহর কথাগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, তখন নিজের থেকেই বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কারণ এটা জিকিরের মজলিস, এটা হালাকাতুল জিকির, এটা মজলিসুল জিকির, এখানে সার্বক্ষণিক মুখে জিকির চলবে, কানে আল্লাহর কথাগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতে থাকবো। তাহলে যে কথাটা বলতেছিলাম যে শেরেক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, শেরেকের আরেকটা মারাত্মক ক্ষতি, শেরেক করলে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। সূরা মায়দার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শেরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এজন্য শিরকের ব্যাপারে খুব সতর্ক, যে বেয়াদবির চেয়ে গায়েবি ভালো, প্রয়োজনে আমল কম করি কিন্তু তাও শিরক করা। অনেকে কয় শুনেন, মিয়া আরব দেশে গেছিলাম, দেখছি আরবিরা সুন্নত পড়ে না, পরসটা পড়ি দৌড়তে। আমরা এই দেশের মানুষ কত ভালো, আমরা পরজও করি, সুন্নত করি, নকলও করি, সব করি, ঠিক না? এখন আপনি একটা অঙ্ক করে দেখেন, হিসাব দিলে দেখেন কারটা বেশি লাভ, কারটা বেশি ক্ষতি। আরবেরা সুন্নত পড়ে না কথাটা ঠিক না, কিন্তু তারা হইল মানে যদি শত্রু যদি বন্ধুও হয়, আপনার শত্রু যদি জ্ঞানী হয় আর বন্ধু যদি জাহেল হয়, ওই শত্রু জ্ঞানীদের ভালো, কারণ বন্ধু হয়েছে কিন্তু জাহেল। আমরা ইসলাম পালন করি, অনেক কিছুই বুঝি না, কিন্তু আলহামদুলিল্লাহ আরবেরা আরবি ভাষাভাষী হওয়ার কারণে তারা অনেক কিছু বেশি বুঝে, সহজেই বুঝে। সুন্নত নামাজ গড়ে পড়লে ডাবল সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল জুমা, জুমার পরে যে চার রাকাত সুন্নত, এটা যদি মসজিদে পড়তেন চার রাকাত পড়তেন, আর কোন কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মসজিদে পড়তেন না, জুমার সালাতের সালাম ফেরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে যেতেন, ঘরে গেলে দুই রাকাত পড়তেন ঘরে। অর্থাৎ ঘরের সুন্নত দুই রাকাত মসজিদের চার রাকাতের সমান, ডাবল সওয়াব। ফরজ নামাজ ঘরের চাইতে মসজিদে ফজিলত বেশি, মসজিদে সওয়াব বেশি, যে সুন্নত নফল নামাজ মসজিদের চাইতে ঘরে ফজিলত বেশি। এই হাদিস, এই মাসালা আরবেরা জানেন, এই জন্য তারা মসজিদে এসে সুন্নত কম পড়েন, তারা বাসা থেকে পড়ে আসেন, আবার বাসার যে সুন্নত পড়েন। তা আমরা তো আমাদের দেশের অভ্যাস হলো মসজিদে পড়া, আমাদের দেশে দেখুন ঘরের পাশে মসজিদ, তাও ঘরের থেকে উঁচু করি জানা মসজিদে যায় উঁচু করে, কারণ এখানে উঁচু করতে গেলে একটু বিদ্যুৎ খরচ হতে পারে, টাকা খরচ হতে পারে, মসজিদের টাকা খরচ করে উঁচু করবো, তাও বাসা থেকে উঁচু করে যাবে। এটা হলো আমাদের বাঙালিদের অভ্যাস। দেখবেন ঢাকা শহরে এখানে আপনি পানি খরচ করলে বিল আছে, এজন্য পাশে পাশের বাসা মসজিদ বাসার পাশে তো ঘর থেকে উজু করি যাবে না, ওই মসজিদে উজু করবে টাকা খরচ হয়ে যাবে হিসাব নিকাশ করে। কিন্তু আলহামদুলিল্লাহ ওই আরবেরা ঘর থেকে সুন্নত পড়ে আসে আবার ঘরে যায় ঘরে সুন্নত পড়ে, কারণ বেশি খাওয়া বেশি পড়ে। আচ্ছা ধরে নিলাম পড়েই নেই, কিন্তু আল্লাহর বান্দা ফরজ নামাজ পড়ে আর শেরেক করে না, শেরেক বিহীন সে সারাদিন কাটাইছে। আর আমরা বাংলাদেশে ফরজও পড়লাম, সুন্নতও পড়লাম, নফলও পড়লাম, তাহাজ্জুদও পড়লাম, সব পড়ছি। সকালবেলায় সুন্দর মতো উঠে কবর একটা পাই, কবরের সামনে সাজদারি উঠে অসু কবর একটা দেখি কবরের সামনে সাজদারি হয়েছে। এই যে যা সুন্দর নবল মুস্তাহাব যা পড়ছি সব ডিলেট হয়ে গেছে, সমান সমান জিরো হয়ে গেছে। আর ওই লোকের কিন্তু ফরজ পড়তে ফরজটাই রয়ে গেছে, কিন্তু আমার ফরজও নাই, সুন্নতও নাই, মুস্তাহাবও নাই, নফলও নাই, সব গেছে, কারণ আমি শেরেক করে ফেলছি। এক লোক রাস্তা দিয়ে গাড়ি চালায় সকালবেলা গাড়ি বের হয়ে গেছে, পড়তে যাওয়ার পরে হঠাৎ করে আস্তে করে গাড়ি থামাই দেবে, আস্তে করে যায় কি ব্যাপার ভাই হঠাৎ করে থামলেন কেন? ও এখানে এক আল্লাহর অলি আছে, খুব গরম অলি, এই অলির সামনে যদি গাড়ি জোরে চালায় তাহলে বেয়াদবি হইলে হুজুর একটু গরম হইলে ধাক্কায় গাড়ি পালা দিতে পারে। এই যে শেরেক করে বসে গেছে, আল্লাহ ছাড়া কেউ আমার গাড়ি ধাক্কা দিতে পারবে না, কোন অলির পাওয়ার নাই আমার গাড়ি ধাক্কা দিয়ে পালা দিবে। আর কোন মানুষ মারা গেলে সে আমার মুখাপেক্ষি, আমি তার মুখাপেক্ষি না, আমি যদি তার জন্য দোয়া করি, আমি যদি একটু সদাকা করি, উনি যত বড় আল্লাহর অলি হোক আর দিনদার হোক নেককার হোক সে উপকৃত হবে, কিন্তু সে আমারে কিছু দিতে পারে না। এখন আমি বিশ্বাস করতেছি এই লোক কবর থেকে দেখতেছে আরো গরম হুজুর, বাংলাদেশে যত অলি আছে সব কিন্তু গরম, ঠান্ডা খুব কম, মা মারছে বাগিনে আরো গরম, শোনা মা মা উঠছে কিন্তু বাগিনে আরো বেশি গরম, এই জন্য বাগিনারে বেশি ডরায়। তাহলে এই যে বিশ্বাসটা করছে এই লোক যা নামাজ পড়ছে সব বরবাদ সব শেষ। এই জন্য আমার ভাইয়েরা আমি বলতেছি যে বেয়াদব এসে গায়ে শেরেক করবো না, আমল কম হোক। কোন কোন ব্যক্তি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, গুনাহ তার বিশাল বিশাল পাহাড় পরিমাণ, কিন্তু আমি আল্লাহর সাথে একটা শিরকও করে নাই, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার সামনে হাজির হয়েছে আমি সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আমার বান্দার সাথে মোলাকাত করি। সুবহানাল্লাহ, আপনি গুনা নিয়ে গেছেন দশ টাক, আল্লাহ পাক রহমত নিয়ে আসবেন দশ টাক, সুবহানাল্লাহ, আপনার এগুলো মাফ করার জন্য। কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, কোন অবস্থা একটা শিরক করা, এই জন্য শিরকের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, আবার বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। বেদাত গুলা বাহ্যিক ভাবে দেখতে খুব সুন্দর, সুন্দর হওয়ার কারণে মানুষ কয় শোনো এটা বেদাত হইলেও এটা কিন্তু বেদাতে হাসান, কারণ এটা সুন্দর। তো সুন্দর ছাড়া কোন বেদাতটা আছে বাংলাদেশে দেখান তো, যে বেদাতটা সুন্দর না, যিনি বলেন যে মিয়া এটা বেদাত হলে অসুবিধা নেই, এটা বেদাতটা ছাই হাসান, উনাকে জিজ্ঞাসা করেন যে ভাই বেদাত ছাই গিয়া কোনটা কোনটা ঠিক করে দেন তো, খারাপ কোনটা কোনটা বেদাত, একটা বেদাত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যেটা বেদাতে ছাই গিয়া, কারণ বেদাত তো সুন্দর হবে, সুন্দর না হলে এটা মার্কেটে চলবে নাকি, কারণ দুই নম্বর জিনিস ভেজাল জিনিস নকল জিনিস মূল জিনিসের চাইতে সুন্দর না হইলে এটা মার্কেটে চলে না, কেউ খাবে না, কেউ কিনবে না, এজন্য ভেজাল অবশ্যই মূল এবাদতের চাইতে বাহ্যিক ভাবে দেখতে সুন্দর মনে হয়, এজন্য মানুষ এগুলোর প্রতি বেশি আকর্ষণ বোধ করে, মানুষ এগুলোর প্রতি বেশি আসে, কারণ আপনি সুন্নতি দরুদ পড়েন এত আকর্ষণ পাবেন না, ভেজালই দরুদ পড়েন দেখবেন খুব সুন্দর মহব্বতের সাথে পড়েন, খুবই দেখবেন যে ওয়াজ জমে গেছে, মাহফিল জমে গেছে, একবারে সব জমে গেছে, সবাই খুশি, কি সুন্দর দরুদ। কিন্তু দরুদটা বেদাত, দরুদটা হাদিসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েন নাই, সাহাবাই কেরাম পড়েন নাই, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়েন নাই। আমাদের দেশে সবচেয়ে মহব্বতের দরুদ কোনটা বলেন দেখি? সবচেয়ে বড় মহব্বতের দরুদ, সবাই মহব্বতের স্বরে পড়েন, পড়ে না? এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়তে পারছেন কত মহব্বত নসিব। দেখেন আমরা আবু হানিফা রহমতুল্লাহের অনুসারীদের এত মজা করি, এটা করতেছি, এটা দিয়ে দোকান উদ্বোধন করি, বাড়ি উদ্বোধন করি, গাড়ি উদ্বোধন করি, রাস্তা উদ্বোধন করি, সব উদ্বোধন হয়, ওয়াজ মাহফিল উদ্বোধন হয়, সব হয়। কিন্তু এত সুন্দর একটা দরুদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু পায় নেন, কারণ ওনারা আমাদের তো আবিষ্কার হয়নি। এটার লেখক রচয়িতাকে শেখ সাদী, তো শেখ সাদীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের অনেক পরে, তাহলে আবু হানিফা রহমতুল্লাহের কত দুর্ভাগ্য। দেখেন এত সুন্দর একটা দরুদ তিনি দুনিয়া থেকে না পড়ে চলে গেছে, কারণ পায় নাই। আমরা কত সৌভাগ্যবান এরকম একটা দরুদ পাই গেছি, যেই দরুদ দিয়ে বাড়ি গাড়ি রাস্তাঘাট এমনকি টয়লেট উদ্বোধন, বাংলাদেশে টয়লেট উদ্বোধন হতে দেখছেন, দেখেন টয়লেট উদ্বোধন হয় সেখানে মিলাদ হয়, মোনাজাত হয়, সেই বালা গালো ওটা দিয়ে উদ্বোধন হয়, কত সুন্দর একটা দরুদ পাওয়া গেছে। তাহলে এটা কিন্তু বাহ্যিক ভাবে যতগুলো বেদাত আছে সব বেদাত মূল এবাদতের চাইতে সুন্দর, এই জন্য মানুষ এটার মধ্যে ধোকা প্রতারণা বেশি পড়ে না। বেদাত করলে ক্ষতি কি? মান আহদাসাতি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বেদাত করলে এটা এই আমলটা পাতে, এই আমলটা আল্লাহ পাক কবুল করেন না। মান আমিলা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলটা আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, পাবু আর আব্দুম, এটা বাতি, এটা প্রত্যাখ্যাত। বেদাত যিনি করেন উনি জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন ততবার বলতেন ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সকল বেদাত হলো গোমরাহী, সকল দলালা গোমরাহী জাহান্নামে যাবে। বেদাত যারা করেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাবে না। 12 জন প্রসিদ্ধ সাহাবী থেকে অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের সামনে কোটি কোটি পেয়ালা নিয়ে গ্লাস নিয়ে দাঁড়িয়ে দেখবেন, উম্মতরা আসবে এক গ্লাস দিয়ে দিবেন, ওয়ান টাইম গ্লাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাআদাদি নুজুমিস সামা, আমার উম্মতের যে হাউজে কাউসার এটা আকাশের নক্ষত্রের মতো গ্লাস আল্লাহ পাক ওখানে রেডি করে রেখেছে, একবার যে পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, কিছু লোক আসতে থাকবে দৌড়ায় দৌড়ায় এদিকে, ফেরেশতারা লাঠি নিয়ে থামাই দিবে, ভাই এদিকে দাঁড়া যাবে না, যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখে এরা তো আমার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চিনবেন বলেন তো দেখি, এদেরকে চিনবেন কেমনে যে এরা আমার উম্মত, এদের ওযু করছে এরকম অঙ্গ পতঙ্গ, এরা নামাজি, এরা সব ভালো ভালো, এরকম দেখা যাচ্ছে এরা আমার উম্মত, হাউলাই উম্মতি হাউলাই উম্মতি, এরা আমার উম্মত এরা আমার উম্মত। তখন ফেরেশতারা কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে ইসলামের নামে দ্বীনের নামে ইবাদতের নামে কত নতুন নতুন জিনিস বানাইছে, আল্লাহু আকবার, এরা নতুন নতুন ইবাদত বানাইছে, নতুন নতুন জিনিস বানাইছে, এই জন্য এরা হাউজে কাউসারের দিকে আসতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম দেখছি, কিন্তু যখন আমার মৃত্যু হয়েছে তখন আর জানি না কি হয়েছে না হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিন্তু বেদাত করে নাই আমি দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলবেন? বললেন না, কিন্তু দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উম্মতে কর যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন আপনি সেখানে করলেন না, সেটা হবে কি বেদাত। যেখানে করেন নাই আপনি করছেন, এটা হবে বেদাত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজে আজান দিই আমরা, তাই না? আজান তো ভালো কাজ, খুব ভালো একটা ইবাদত। ঈদের নামাজে, জানাজার নামাজে আমরা কিন্তু আজান দিই না। এখন যদি আমি ঈদের নামাজে আজান দিই, আজান দেওয়া কি খারাপ কাজ? আজান দেওয়া তো ভালো কাজ, আজান দিলে সওয়াব হয়। আমি ঈদের নামাজের আজান দিলাম, গুনাহ হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ঈদের নামাজে ইমামতি করছেন, কখনো আজান দেওয়ার জন্য বলেন নাই, নির্দেশনা দেন নাই। তাহলে আজান একই ইবাদত, কোন জায়গায় করলে সুন্নত হয়, আরেক জায়গায় করলে বেদাত। এটা অনেকে বুঝে না, কারণ ইয়া এটা খারাপ কাজ না, কে আজান দেওয়া, আজান দেওয়া তো ভালো কাজ। হ্যাঁ, আজান দিচ্ছে অসুবিধে, আজানে অসুবিধা হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, দেওয়ার নির্দেশনা দেন নাই, করেন নাই, এই জন্য এখানে করলে এটা বেদাত, এখানে করলে এটা গুনাহ, ভালো কাজটাই করলে বেদাত। আচ্ছা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা কি, ভালোবাসা এটা কি, এটা ফরজ, এটা ইমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নিজের নফসের চাইতে বেশি মহব্বত না করে, ইমান নেই। নিজের নফসের চাইতেও, নিজের চাইতেও বেশি মহব্বত করতে হবে, এটা ইমানের অংশ। কিন্তু মহব্বতটা যদি নিজের মন গড়া করেন, এটা বেদাতি মহব্বত। একটা হলো সুন্নতি মহব্বত, সুন্নতি মহব্বত হলো সাহাবায়ে কেরাম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ওইভাবে মহব্বত করার নাম সুন্নতি মহব্বত। আবু সুফিয়ান সে রাজ দরবারে, হিরাক্লিয়াসের রাজ দরবারে, রোম সম্রাটের রাজ দরবারে যায় বলছেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদ। আল্লাহর কসম, জমিনে এমন কাউকে দেখি নাই এক মানুষ আরেক মানুষকে মহব্বত করতে পারে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মহব্বতে তারা চব্বিশ ঘন্টা নিজেদের জীবনটা দেওয়ার জন্য সবকিছু নিয়ে তারা হাজির ছিল। এরকম মহব্বত জমিনে কে এমন পর্যন্ত আর কেউ করতে পারবে না। তাহলে মহব্বত শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। এখন যদি আমার ইচ্ছা মতো মহব্বত করি, আমও যাইবো সালাও, আমার ইমানও যাইবো আমলও যাইবো। একটা উদাহরণ দিই, আত্মাহিয়াত পড়তে বসলাম শেষ বৈঠক, এখন আমি আত্মাহিয়াত পড়তেছি, আত্মাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। এরপরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, দেওয়া লাগবে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা কি বসে বসে দিবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবেন? এখন আমি চিন্তা করলাম, আহারে, আমার নবীরে সালাম দিব, বসে বসে সালাম দেওয়া কত বড় বেয়াদবি। আমি একটু দাঁড়াই গেলাম, আমি নবীকে মহব্বত করে আমি দাঁড়াই গেছি, দাঁড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আবার বসে গেছি, বসে আত্মাহিয়াতের বাকি অংশ শেষ করছি। এরপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমি চিন্তা করলাম, কেমনে আমার নবীরে বসে বসে এত বড় বেয়াদবি করি, দরুদ পড়ি, আবার দাঁড়ায় গেলাম, আপনার ইয়ে করবেন দাঁড়ায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম, আবার বসছি, বসে দোয়া মাসুরা পড়ছি, পরে সালাম ফিরেছি, নামাজ হয়েছে কেন হয়নি? আমি খারাপ কিছু করছি, আমার নবীরে মহব্বত করছি, কার উসিলে সিদ্ধি খাইছো মোল্লা সিল্লা, নবী না হইলে নামাজ পেটা নাকি? যিনি না হইলে নামাজ পেতা না মিয়া, ওনারে মহব্বত করছি, তা আর নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরামে জাহান্নাম হয়ে দেয় তাও আর খুশি না হস, তা আমি নবীর মহব্বত না করছি, খারাপ কিছু করছি না। এক জায়গায় গেছি, দেখে আজান আগে দরুদ পড়তেছে, আপনারা কোনদিন শুনছেন? আজান দিবে, আজানের আগে কি পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি জিজ্ঞাসা করলাম কি রে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, আজানের জবাব দিয়ে যখন আজান শেষ হয়ে গেল এবার আমি নবীর উপরে দরুদ পড়তে থাকো, আজান শেষ হলে দরুদ পড়ো। এখন আজান শুরুই হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি আজান শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, শেষ হতো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এর আগেও কিছু ছিল না, পরেও কিছু ছিল, এটাই হলো আজান। এখন আপনার আজানের আগে দেখলাম আর কি যেন বলতেছেন, সে বেদাতি হয়ে গেছে সুন্নি, আর আমি সুন্নতের কথা বলি হয়ে গেছি ওয়াহাবি না মাযহাবি। এখন দুনিয়াটা কোন তালে চলতেছে? যিনি সুন্নত পালন করেন সুন্নতের অনুসারী সে হয়ে যায় ওহাবি, সে হয়ে যায় লামাজাবি, আর যে বেদাত করে সে হয়ে যায় সমাজে সুন্নি, নাউজুবিল্লাহ। এখন কেউ যদি এরকম মহব্বত করে যে আমার ইচ্ছা মতো মন গড়া দাঁড়াইলাম আর বসলাম, তাহলে ইমান থাকবো? ইমানও থাকবে না, আমলও থাকবে না, নামাজও যাবে ইমানও যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ভালোবাসা ইমান, কিন্তু এটা সুন্নতি পদ্ধতিতে মহব্বত করতে হবে, নিজের মন গড়া ইচ্ছা মতো মহব্বত করা যাবে না। আবার একজন মন গড়া মহব্বত করতেছে আর আপনি বলতেছেন এইভাবে খবরদার এইভাবে মহব্বত করবে না, এই জন্য নবীর দুশমন পাওয়া গেছে। কিন্তু যে ওই মন গড়া বানাইতেছে, যে বেদাতি পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে সম্মান করতেছে, অরিজিনাল বেদাতি অরিজিনাল নবীর দুশ্মন হলো সে, কারণ সে নবী সাল্লাল্লাহু নতুন তার মন গড়া পদ্ধতিতে সে আপনার মহব্বত করছে। আল্লাহর জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই জিকির নবী সাল্লাল্লাহু করতেন কিনা? আল্লাহ রসুল জিকির করতেন, সাহাবাই কেরাম করতেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি করতেন। তাহলে জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমি যখন জিকির করব আমার নবী জন্মে করছেন, সাহাবাই কেরাম জন্মে করছেন, এইভাবে করতে হবে। এর বাইরে যদি নিজের মন গড়া পদ্ধতিতে করেন, যদি বলতে আমার আল্লাহ জিকিরে রাখছে, আমার মা আল্লাহরে খুঁজতেছি, মা আল্লাহর জিকির করছি, মা আল্লাহর জিকির যত করেন এটা গুনাহ হবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সহ যখন জিকির করতেন, তখন সাহাবাই কেরাম জিকির করতে করতে এমন পাগল হয়ে গেছেন, লাভ পেরে হঠাৎ করে খেজুর গাছে উঠে গেছে। এইরকম কোন হাদিস পাইছেন কোন দিন? একটা জাল হাদিস তো পাইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বিলে হয়তো এরকম বাস ছিল না, বা এরকম কিছু হইতো না, খেজুর গাছ তো ছিল, আরব দেশে খেজুর গাছ ছিল না? একজন সাহাবি জীবনে একবার যে এরকম জিকির করতে করতে করতে করতে হঠাৎ করে খেজুর গাছ দৌড় দৌড়ে উপরে উঠে গেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, জিকির করাইতেছেন, দৌড়ায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ফেলছে, জামা কাপড় টানা টানি শুরু করছে। এইরকম কোন জাল হাদিস পাইছেন? সহিত নাই, দৈত্য নাই, জাল হাদিস নাই। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম এই জাতীয় এই তরিকার এই পদ্ধতির জিকির, সুতরাং এই তরিকার জিকির করবেন, বেদাতে জিকির করতেছেন, আল্লাহর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেভাবে করেন। জিকির অবশ্যই করবেন আল্লাহর জিকির, কিন্তু আল্লাহর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, করে দিয়েছেন। আপনি কোথায় কোথায় জিকির করবেন? প্রত্যেক ফরজ নামাজের পরে লেসানে জিকির করবেন, সকাল বিকাল জিকির করবেন, ঘুমানোর সময় জিকির করবেন, প্রত্যেকটা কাজের সাথে জিকির, আগে করে খাওয়ার আগে খাওয়ার পরে, তারপর আপনি টয়লেটে ঢুকতেছেন বের হওয়ার সময় ঢুকার সময়, মসজিদে ঢুকতেছেন বের হইতেছেন, ঘরে ঢুকতেছেন প্রত্যেকে বাইরে হইতেছেন, রাস্তা বাইরের সাথে মুসলিমদের সাথে দেখা হইল, সালাম মোস্তফা সব ক্ষেত্রে জিকির আল্লাহ থেকে, গাড়িতে উঠতেছেন গাড়ি থেকে নামতেছেন, এখানে আল্লাহ থেকে নির্দিষ্ট করা আছে, আর যেখানে নির্দিষ্ট করার নাই সেখানে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে আপনি আল্লাহর জিকির গুলো অগণিত বার অসংখ্য বার করতে থাকেন। অর্থাৎ জিকির তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে করা লাগবে। ঠিক কোন মানুষ বিপদ আপদে পড়লে কোন খতম পড়বেন এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে রাখবে। আমাদের দেশে কত রকমের খতম আছে, খতমে ইউনুস, বড় খতম, ছোট খতম, মাজারি খতম, সবিনা খতম, এরকম অসংখ্য রকমের খতম। এই খতম গুলো পড়ার আগে একটু চিন্তা করতে হবে, জিনিসগুলো কিন্তু খুব ভালো। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করতেছি, আমি খারাপ কিছু করতেছি না। কিন্তু প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম এটা 1 লক্ষ 16 লক্ষ বার পড়ছেন কিনা। আমি বিপদে পড়ছি বা আমি এটা পড়তে পারি কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে একটা নির্দিষ্ট রূপ দিলাম যে 1 লক্ষ 25 হাজার বার পড়তে হবে, তারপর পড়লে একটা খতম হবে। এবং এই খতমের জন্য আপনি এই পরিমাণ হাদিয়া দিবেন, এই পরিমাণ আমরা দুজনে মিলে পড়বো, তারপরে এই সওয়াবটা আপনারে দিয়ে দিলাম, বক্সা দিলাম। বক্সানোর কোনো সিস্টেম, শারীরিক আবাদত বক্সানোর কোনো সিস্টেম নেই। আত্মিক আবাদত বক্সাইতে পারবে, শারীরিক আবাদত বক্সানো আপনি শরীর খারাপ লাগতেছে, বাবিকে বলতেছেন যে শোনো আজকে এশার নামাজটা পড়তে পারবো না, খুব খারাপ লাগতেছে, তুমি এশার নামাজটা ডাবল পড়ো, প্রথমে তোমারটা পড়বে তারপরে আমারটা পড়বে, পরে তোমার আমার জন্য যেটা পড়ছো এটা আমার বক্সা দিবে, তাহলে আমার আর আজকে এশার নামাজ পড়া লাগতেছে না। আর সামনে তোমার স্বপ্নের কিন্তু জাকাত দেওয়া লাগবে, ওই জায়গাটা আমি দিয়ে দিব অসুবিধা। আচ্ছা এখন বাবিয়া তার এশার নামাজ পড়ে দিচ্ছে, এশার নামাজ হবে কেন হবে না? উনি তো পড়ছেন খালেস নিয়তে, মহব্বতের সাথে আপনাকে বক্সাই দিচ্ছে, আপনাকে দিয়ে দিচ্ছেন এশার নামাজ, হবে না কেন? না হওয়ার কারণ কি? জি এটা শারীরিক এবাদত, এই সূত্র মনে রাখবেন, শারীরিক এবাদত একজন একটা আরেকজনকে দেওয়া, কারণ আল্লাহ পাক সবাইকে শরীর দিচ্ছেন, শরীর আল্লাহ পাক সবাইকে সমান দিচ্ছেন, বরং দলিল চাইতে ভরে ভরে আমরা স্ট্রং শরীর দিচ্ছেন। কি বলেন, এই যে যত কোটিপতি শরীর তত দুর্বল, যে যত গরিব তার শরীর তত স্ট্রং। কি বলেন, যে ভাইগুলো কষ্ট করে রিক্সা চালাইতেছেন আল্লাহ পাক তাদেরকে কত সুন্দর শক্তিশালী শরীর দিচ্ছেন, মাঠে কাজ করতেছেন কি সুন্দর শরীর দিচ্ছেন, আর যে লোক কোটিপতি সেই কিন্তু অনেক দুর্বল, কত রোগ তার ভিতরে, আল্লাহ পাক এর রোগ মুক্ত রাখছেন। তাহলে শরীরের দিক থেকে আল্লাহর বান্দারা সব সমান, এই জন্য শরীরের এবাদত যতগুলো আছে এক আবাদত আরেকজনের দেওয়া যায়, শারীরিক এবাদত একজনের এবাদত আরেকজনকে দেওয়া যায়। এই যে খতম পড়ছেন এটা কি শারীরিক এবাদত না আর্থিক এবাদত? আপনি খতম পড়ি 1 লক্ষ করে আরেকজনের কাছে বক্সাই দেন, এটা তো শারীরিক। কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করে আরেকজনের কাছে বক্সাই দেন, এটা তো শারীরিক এবাদত। আবার যারা খতম পড়ছেন, যারা কোরআন খতম করছেন, তারা নিজেরা কোনো সওয়াব পাবে না, কারণ তারা সওয়াবের উদ্দেশ্যে পড়ে না, সওয়াবের উদ্দেশ্যে হলে বদলা খাইতো না, সওয়াবের উদ্দেশ্যে বলে পড়তো অন্য জায়গায় পড়তে, সওয়াবের নিয়ত এখানে সওয়াবের নিয়ত পড়ে না, এখানে কিছু খাওয়ার নিয়ত পড়ছে। আপনি বলে দিয়েন যে হুজুর আমার তো একটা বড় কত পড়ানো দরকার, তবে কোনো হাদিয়া দিতে পারবো না, হুজুর একটা মিলাদ পড়াই দেন, কিন্তু হাদিয়া কিন্তু দেওয়া সম্ভব না, দেখবেন কয়দিন মিলাদ থাকে। আর একটা জিনিস ভালো করে গভীরভাবে লক্ষ্য করবেন, ইমাম সাহেবের বাড়িতে কয়দিন মিলাদে সওয়াব পাইছেন, পাইছেন? এটা যদি এত গুরুত্বপূর্ণ এবাদত হইত তো উনি নিজেও পড়তো, আপনাদেরকে দাওয়াত দিত যে ভাই আসেন আমার বাড়িতে একটু মিলাদ পড়ি, কিন্তু ওনার বাড়িতে কোনোদিন হয় না, তাহলে আপনার বাড়িতে হয়, তা আপনার বাড়িতেও হইতো না যদি এটার পিছনে কোনো কিছু জড়িত না থাকতো। এই জন্য আমার ভাইরা এই সূত্র মনে রাখবে, শারীরিক এবাদত বিক্রি করা যায় না, কারণে দেওয়া যায় না, আর্থিক এবাদত দেওয়া যায়। আপনি বাবির সামনে জাকাত দিয়ে দিচ্ছেন আদায় হয়ে যাবে, কারণ এটা আর্থিক এবাদত, একজন একটা আরেকজনের দেওয়া যায়। এরকম মা বাবার জন্য আপনি সদাকা করবেন আর্থিক এবাদত, এটা যাবে। কিন্তু আপনি দূরেকার নামাজ পড়ছেন, নামাজ পড়ি যদি কোন আল্লাহ আমার এই দূরেকার নামাজের সালাম আমার মা বাবার কবরে পৌঁছায় দেন, যাবে, কারণ এটা আপনার শারীরিক এবাদত, এটা আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আর্থিক এবাদত 10 টাকা আল্লাহর রাস্তায় দিলেন, 100 টাকা দিলেন, দিয়ে করেন আল্লাহ এই 100 টাকার সওয়াব আমার মায়ের কবরে পৌঁছায় দেন, এটা তো চলে না, কারণ এটা আর্থিক এবাদত। এইভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা সবসময় আমরা সতর্ক থাকবো যে আমাদের আমল গুলো হইতে হবে সুন্নত অনুযায়ী, আমলগুলো কোন বেদাতি আমল করা যাবে না। তাহলে দুটো সূত্র মনে রাখবেন, ইমানটা হবে শেরেক মুক্ত তাওহিদি ইমান, আমলটা হবে বেদাত মুক্ত সুন্নতি আমল। এই শেরেক মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল এই দুটো নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস পরিশেষে ক্লিয়ার করি, যে আমাদের সাথে বাংলাদেশে কোন আলেম ওলামার সাথে, কোন দলের সাথে, কোন ব্যক্তির সাথে কোন দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব দুটো জিনিসের সাথে, আমরা শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। তাওহীদ আছে যেখানে আমরা আছি সেখানে, সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে, শিরক আছে যেখানে আমরা আছি সেখানে, বিদআত আছে যেখানে আমরা আছি সেখানে। এটাই হলো আমাদের মুখ্য বিষয়। কিন্তু কোন আলেম ওলামা, কোন মাযহাব, কোন দল, কোন সংগঠন, কোন ব্যক্তি, কারোর সাথে আমাদের কোন বিরোধ নেই, সবাই আমাদের বন্ধু। সবাইকে আমরা এই আহ্বানে জানাই, এটাই আমাদের একমাত্র দাওয়াত, যে ভাই আসেন সবাই মিলেমিশে ইমানটাকে শিরক মুক্ত তাওহীদি ইমান বলি, আমলগুলাকে বেদাত মুক্ত সুন্নতি আমল বলি, বা সবাই আমরা জান্নাতে যাব। আমরা সবাই যদি জান্নাতে যাই, আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা কমে যায়, যত কম যাওয়া যায় তত ভালো, জায়গা বসে পাওয়া যায়, কি বলেন? আমরা চাই আল্লাহর জমিনে যত বান্দা আছে সবাই জান্নাতি হই, সবাই শিরক মুক্ত তাওহীদি ইমানের অধিকারী হই, সবাই আল্লাহর জান্নাত পায়। কারণ আল্লাহ জান্নাত বানাইছেন তো আমাদের জন্য, বরং আমরা না গেলেই জান্নাতের খালি পড়ে থাকি, কি বলেন? আল্লাহ খাবার বানাইছেন আপনি 1000 মানুষ, আসছে 200 মানুষ, 800 মানুষের খাবার রয়ে গেছে না? 1000 বানাইছেন, 1100 আরো ভালো, কারণ আপনি চিন্তা করছেন 200 তো বেশি হইতে পারে, বানাইছেন তো বেশি করে। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, জান্নাত রেডি করা, তৈরি করা মানে ওই দিন মেহমান বসায় আল্লাহ রান্না করবেন, খাওয়াবেন এমন না, আল্লাহ তোমরা বসো আমি একটু জান্নাতটা বানাই দিই, এরকম হবে? আল্লাহ বানাইয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন উইদ্দাত, তৈরি করা আছে, বানানো আছে। এই জন্য আল্লাহ জান্নাতে যাতে আমরা সবাই যেতে পারি, এবং সমাজে কোন বিরোধ নাই, কোন দ্বন্দ্ব নাই, আমরা সবাই মুসলিম, সবাই এক আল্লাহর গোলাম, সবাই এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহর ঘরে যে মনোরম দৃশ্য, আমল নিয়ে কোনো মারামারি নেই, আমল নিয়ে আল্লাহর ঘরে কোনো মারামারি দেখছেন, কোন বাহাস দেখছেন, কোন মোনাজারা দেখছেন? যখন নামাজ পড়ে তখন কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ হাত বাঁধেও না, কিন্তু এদের মধ্যে কোন মারামারি ঝগড়াঝাটি নাই, সবার এক পরিচয়, সবাই আল্লাহর গোলাম, সবাই নামাজ। বরং যারা নামাজ পড়ে না তারা অন্য দলে, তারা লামাজ হবে, কি বলেন? কারণ আপনি যেভাবেই হাত বাঁধেন, এক মাঝাবে না এক মাঝাবে, কিন্তু আপনি রাতুলি এদের করলেও মাঝাবে আছে, না করলেও আছে, আমি সশব্দে বললেও মাঝাবে আছে, আর নিঃশব্দে বললেও মাঝাবে, কিন্তু যিনি নামাজে পড়েন না এটা কোনো মাঝাবে নেই। হানাফি মাঝাবে নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাওয়া লাগে, শাফি মাঝাবেও জাহান্নামে যাওয়া লাগে, মালিকি মাঝাবেও, হাম্বলি মাঝাবেও, আহলুল হাদিসদের মতেও, সবার মতে বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজির কোনো মাঝাব নেই, সে হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও, সে হলো কি? তার কোন মাঝহাবে নেই। আর যারা নামাজ পড়েন তারা সবাই মাঝহাবে, কারণ সে যে পদ্ধতিতেই পড়ুক এগুলো সব মাঝহাবে আছে, চার মাঝহাবের যে কোনো এক মাঝহাবে না এক মাঝহাবে আছে। এই জন্য আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, এক একজন এক এক ভাবে পড়তেছে, কিন্তু কারোর সাথে কারো ঝগড়া মারামারি খেলাফেলি, কিন্তু তারা ইমানের ব্যাপারে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে পড়ো। আপনি ওখানে যায় একটা শেরেক করে দেখিয়ে, নবী সাল্লামের কবরটা যায় দড়ি একটা সুমাদি দেখিয়ে, আপনারা কি করে? শিরকের ব্যাপারে কঠোর, বেদাতের ব্যাপারে কঠোর। আমাদের দেশের কিছু লোক গোপনে লুকাই লুকাই বাইতুল্লাহর পিছনে যায়, মানে অনেক মানুষ তো মসজিদের ভিতরে এক পাশে যায়, শিয়ারাই কাজটা করে, শিয়ারা তাও পরে যখন গান গায়, মানে ফার্সিতে কি কি গান গায় আমরাও বুঝি না, গান গায় যেটা অফ করে। আমাদের দেশের কিছু লোক এইরকম 7-8 জন 10 জন বাইতুল্লাহর এক কোনা দিয়ে লুকাই লুকাই ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে ওখানে মিলাদ করতেছে। ওইটা আমি বাংলাদেশে দেখাই, দেখো কে বলছে বাইতুল্লাহতে মিলাদ নাই, কিন্তু আমরাই তো পড়ে আসি। আপনি যে পড়ে আসছেন আপনি ওখানে লুকে লুকে শিয়াদের মধ্যে কি করতেছেন আমাদের পুলিশ বোঝে না। যদি বুঝতো আপনি কি করতেছেন তাহলে আপনার অবস্থিত ওখানে, কারণ ওখানে আপনি 4 মাযহাবের আমল ওখানে বিদ্যমান, এগুলা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। কিন্তু শেরেক করা যাবে না, কোনো বেদাত করা যাবে না, এই ব্যাপারে তারা পক্ষ। এই জন্য আমার ভাইরা আমরা শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কঠোর থাকবো, কিন্তু একতলাতে মাসালার ব্যাপারে আমরা যেভাবে আমল করতেছি এগুলা নিয়ে কোনো ঝগড়া বিরোধ করবো না। সবাই আমরা মুসলিম ভাই ভাই একে অন্যকে মহব্বত করবো, এবং যারা নামাজ পড়েন না আমাদের যে ভাই বোনেরা তারা কেমন নামাজি হন আমরা সেই চেষ্টা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।